আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দেবার জন্য বলছেন, যে তাদেরকে সুসংবাদ দেন যারা মনোযোগ সহকারে কথাবার্তা শুনে, তারপরে যা শুনে এটাকে উত্তম রূপে আমলে পরিণত করে। এরাই হল সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, এবং এরাই হল সমস্ত লোক যারা প্রকৃত জ্ঞানী লোক। সেজন্য ভাই সবার কাছে দরখাস্ত, পুরা ময়দানের মধ্যে যে যেখানে আছি বসে দে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سترتان سترة الجهل وسترة حب العيش إلى آخر الحديث فقال عليه الصلاة والسلام لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام محترم جوشت قلوبه الله جل جلاله وعمل وعده عن زمنته نبي رسول درك الدنيا جفا حيثن دعوت এবং তবলীগের এক আজিম উৎসাহ মেহনত দিয়ে নবীদের আগমনের পূর্ব জমানাকে জাহিলিয়াতের জমানা বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হয়ে আসছেন। কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য তিনি নবী হয়ে আসছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই দাওয়াত বলা মেহনত দিয়েই পাঠিয়েছেন, এবং তার জমানার পূর্ব জমানাকে, নবুয়তের পূর্ব জমানাকে জাহিলিয়াতের যুগ বলা হত। জাহিলিয়াত মানে অজ্ঞতা, অজ্ঞতার যুগ। মানুষের এই অজ্ঞতা দুনিয়ার জীবন যাপনের ব্যাপারে নয়, যে সে খাইতে জানে না, পড়তে জানে না, ঘর বাড়ি বাণিজ্য জানে না, টাকা পয়সা কামাইতে জানে না, ব্যবসা বাণিজ্য জানে না, এই হিসাবে সে অজ্ঞ নয়। এগুলি তো মানুষ করতেই ছিল। মানুষের অজ্ঞতা সেটা হলো এই যে সে আল্লাহ চিনে না, এর সে বড় অজ্ঞতা নাই। আল্লাহ তাআলার ক্ষমতাকে জানে না, আল্লাহ তাআলার ওয়াদাকে জানে না, আল্লাহ তাআলার নিয়ম ধারাকে জানে না, আখিরাতকে জানে না, আখিরাতের অবস্থা সম্পর্কে কিছুই জানে না। এ হলো মানুষের জাহেলিয়াত এবং অজ্ঞতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানায় পাঠাইছেন। তিনি যখন আল্লাহ পরিচয় দিতেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কেউ কর্তা ধর্তা নাই, তখনকার যুগের লোকদের কাছে এই কথাটা বড় আশ্চর্যের বিষয় হইতেছিল। তারা আশ্চর্য বোধ করতেছিল, বলে কি আজাল আলিহাদ ইলাহ ওয়াহিদা ইন্না হাদা শাইউন উজাব। তাদের কথা কি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ কালমার জবাবে তারা, উত্তরে তারা এই কথাই বলতে লাগলো যে আমরা যে সমস্ত দেব দেবতার পূজা করি, এই সমস্ত সব দেব দেবতারা আমাদের যে সমস্ত কার্য সম্পাদন করে বলে আমরা এতদিন বিশ্বাস করতেছিলাম, তিনি বলতেছেন যে সব দেব দেবতা কিছুই করতে পারে না, এক আল্লাহই সব কিছু করতে পারে। প্রজারা বলতেছে আজাল আলিহাতা ইলাহুম ওয়াহিদা, সমস্ত দেব দেবতাকে বাদ দিয়ে একজনই আল্লাহ হবেন, একজনই সবাই কার্য সম্পাদন করবেন, একজনই সব কিছু করবেন। এটা তো বড় আশ্চর্যের বিষয়। মেরা মহতরম দ্রষ্টা বুজুর্গ, আল্লাহ তাআলার সম্পর্কে তারা অজ্ঞ এবং আল্লাহ তাআলার ক্ষমতার সম্পর্কেও অজ্ঞ। আর জামানাতে নবীরা মানুষকে আল্লাহ তাআলার ক্ষমতা এবং কুদরত সম্পর্কে তাদেরকে বুঝাইছেন, আল্লাহ তাআলার পরিচয় করাইছেন। আল্লাহর পরিচয় কি? তিনি সমগ্র জগৎকে সৃষ্টি করছেন, আসমানকে সৃষ্টি করছেন, এত উঁচা আসমানকে সৃষ্টি করছেন। তুমি যদি আসমানের দিকে তাকাও, তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে, তুমি আসমান পর্যন্ত তোমার দৃষ্টি পৌঁছবে। জমিনকে দেখো কেমন সুন্দর ভাবে তিনি বিছাইছেন, আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার ক্ষমতায় সুবিশাল জমিনকে বিছাইছেন। কিসের উপরে? পানির উপরে। পানির উপরে জমিনকে বিছাই দিত, আবার এই জমিনের উপরে বিশাল বিশাল বিশাল পাহাড়কে আল্লাহ তাআলা কায়েম করে দিচ্ছেন, এবং এর মধ্যে বিভিন্ন রং বেরঙ্গের মখলুককে সৃষ্টি করছেন, আর বিভিন্ন আকৃতির মখলুককে তিনি সৃষ্টি করছেন। যেগুলিকে তোমরা খাও, যেগুলির উপরে তোমরা সফর করো, যেগুলির উপরে তোমরা পূজা বহন করো। আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না যে উট তাদের বাহন আরবের লোক, এই উটকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? আসমানের দিকে কি তারা দেখে না কিভাবে আল্লাহ তাআলা আসমানকে উঁচা করলেন, কত উঁচা করলেন? তারা কি দেখে না পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের উপরে কিভাবে গেড়ে দিলেন? তারা কি এটা দেখে না যে জমিনকে কেমন সুন্দর ভাবে আল্লাহ তাআলা বিছিয়ে দিলেন? মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে তারা অজ্ঞ। আল নবীর জামানাতেই মানুষ অজ্ঞই ছিল, দাওয়াত ও তবলীগের দ্বারা তাদের জ্ঞান ফিরাক, যাদের ফিরবার তাদের ফির। দাওয়াত ও তবলীগের দ্বারা আল্লাহকে মানুষ চিনে, আল্লাহ তাআলার ক্ষমতাকে মানুষ জানে, আল্লাহ তাআলার ওয়াজাকে মানুষ জানে, আর আল্লাহ তাআলার নিয়ম ধারাকেও মানুষ জানতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন মানুষকে আল্লাহর পরিচয় দিবার জন্য। সবার কথা এটাই ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই আমার কওম আল্লাহরই বন্দেগী করো, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, বন্দেগী করার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ রয়েছে। এই জন্য যে আল্লাহ কর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, সব কিছু আঞ্জাম জেনে মানে আল্লাহ তাআলা, তোমার আশা পূরণকারী আল্লাহ তাআলা, তোমার আশা ভঙ্গকারী তিনিও আল্লাহ তাআলা, তোমাকে ইজ্জত দিবার মালিক আল্লাহ তাআলা, তোমার জিল্লতের মালিকও আল্লাহ তাআলা, বেইজ্জতির মালিকও আল্লাহ তাআলা, রাজত্বের মালিক আল্লাহ তাআলা, যাকে খুশি রাজত্ব দিয়ে দেন, যার কাছ থেকে খুশি আল্লাহ তাআলা রাজত্ব কেড়ে নেন, এই সব কিছু আল্লাহ তাআলাই করেন। আল্লাহ তাআলা কোরআনের পাশে বন্ধে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর তুরিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুরিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাজ্জা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাজ্জ وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ বলে দেন নবীজি, আপনি বলেন এই কথা, আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, জমিন আসমানের সব কিছুর উপরে রাজত্ব আপনারই। যেমন ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ তাআলা তার রাজত্ব সব কিছুকে দেখাইছিলেন, মকাদা আলী কানুরি ইব্রাহিমা মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সব বিষয়ের উপরে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে দেখাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি বলেন যে সমস্ত রাজত্বের মালিক আপনি, যাকে খুশি আল্লাহ আপনি রাজত্ব দান করেন, যার কাছ থেকে খুশি রাজত্ব আপনি ছেড়ে নিয়ে নেন। মানুষের ভোটে মানুষ রাজ্য হাতে রাজত্ব হাসিল করে না, আল্লাহ যাকে দেন সেই রাজত্ব হাসিল করে। মানুষের সমর্থন থাকা সত্ত্বেও যার কাছ থেকে আল্লাহ তাআলা রাজত্ব কেড়ে নিতে চান, তার উপরে দুশ্মনকে বিজয়ী করে দিয়ে তার কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়ে নেন এবং সে রাজত্ব হারায়। ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত দেন। ইজ্জত কোনো কাপড়ের দ্বারা হাসিল হয় না, ইজ্জত টাকা দ্বারা হাসিল হয় না, ইজ্জত কোনো পদ পজিশন দ্বারা হাসিল হয় না। মেরে মহাশ্রদ্ধ মানুষ মনে করে ভালো কাপড় পরলে আমার ইজ্জত হবে, মানুষ মনে করে টাকা পয়সা হলে আমার ইজ্জত হবে, গাড়ি বাড়ি হলে আমার ইজ্জত হবে, আমার কোনো পদ পজিশন হলে আমার ইজ্জত হবে। এগুলির সঙ্গে ইজ্জতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন সেরা কাপড়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিয়ে দেন। যেমন নবীদেরকে ইজ্জত দিয়েছেন, নবীদের অনুসারীদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে দিচ্ছেন। তাদের কাছে ভালো কাপড় নেই পরনে, তাদের খাওয়া দাওয়া কোনো উন্নত নাই, তাদের কাছে কোনো টাকা কড়িও নাই, তাদের কাছে রাজত্ব নাই, তাদের কোনো পদ পজিশনও নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়ে দিচ্ছেন। একজন গোলামকে ইজ্জত দিয়ে দিচ্ছেন, বেলাল হাবশি, কুরাইশের বড় সর্দার, তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা বেলালকে ইজ্জত দিচ্ছেন যে একজন হাবশি গোলাম, তাবেরি গোলাম। সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল, অবশ্য বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা কেনা যায়, এক সময় ছিল তার গলায় রশি বেঁধে তাকে মক্কার গলির গলিতে টানা হইতেছিল এবং তাকে গরম রৌদ্রের মধ্যে গরম বালুর উপরে চিত করে শোয়া, তার বুকের উপরে ভারী পাথর রাখা হয়েছিল, যান বের হয় এরকম অবস্থা ছিল, এবং সবচেয়ে বেশি লাঞ্ছনা গঞ্জনা যা কিছু হইতে পারে, যত রকম হইতে পারে সব কিছুই তার সঙ্গে করা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা সব কিছুর ভিতর দিয়া যে হযরত বেলালকে ইজ্জত দিতে চাইছেন, তো হযরত বেলাল কুরাইশদের সর্দার হয়ে গেছে, গোটা মানব জাতির সর্দার হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সর্দার হয়ে গেছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইজ্জত কাপড়ের মধ্যে নাই, ভালো কাপড় পরলে ইজ্জত হবে এরকম কোনো কথা নয়, গাড়ি বাড়ি হলে ইজ্জত হবে এমন কোনো কথা নয়, বরং এটা তো ইজ্জতের একটা ধোকা। মানুষ ইজ্জতের ধোকার মধ্যে ইজ্জত মনে করে, আসলে তার মতো ধোকা খাওয়া লোকেরাই তাকে ইজ্জত ওয়ালা মনে করে, যে মনে করে যে কাপড়ের মধ্যে ইজ্জত সে ওই কাপড়ওয়ালাকে ইজ্জত করে, যে মনে করে গাড়ি বাড়ির মধ্যে ইজ্জত সে ওই গাড়ি বাড়িওয়ালাকে ইজ্জত ওয়ালা মনে করে, সে নিজেও ধোকা খাওয়া লোক আর যাকে সে ইজ্জত করতেছে সেও ধোকার মধ্যে পড়ে আছে। আর যদি কাপড় না থাকে, গাড়ি বাড়ি না থাকে, দুই পয়সার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করবে না, দুই পয়সার মূল্য তাকে কেউ দিবে না। আসলে তো এরা ইজ্জত করতেছে গাড়িকে, কাপড়কে, বাড়িকে, তার পদকে, তার পজিশনকে, তার নিজস্ব কোনো ইজ্জত নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এই কথা যে আমি এক বাড়িতে গেলাম, পুরানা কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় ছিল, বাড়িওয়ালা কোনো খাতির করে নাই আমার। এর পরবর্তীতে আবার ওই বাড়িতে গেলাম, ভালো কাপড় চোপড় করে, তো খুব খাতির যত্ন হইতেছে, খানা পিনা হাজির করতেছে, দস্তরখান লাগানো হয়েছে, অনেক খাওয়া দাওয়া সব পকেটে দিতেছে, জামার পকেটে দিতেছে। মেজবান বাড়িওয়ালা বলে, হজরত এগুলি তো আপনাকে খাওয়ার জন্য বেশি পকেটে নিয়েছ, চিন্তা করবেন ঝোলওয়ালা তরকারি যদি কেউ পকেটে নেয় তাহলে কি অবস্থা হবে, কাপড়টাই তো নষ্ট করে দিবে। এগুলি তো খাওয়ার জন্য, পেটে পুরার জন্য, পেটের মধ্যে দাখিল করবে না, মুখে দিয়ে পেটে ঢুকে এলেন, এটারে জামার পকেটে লওয়ার জন্য না। শেখ কাজী রহমতুল্লাহ আলী বললেন, না এটা তো আমার খাওয়ার জন্য নয়, আমার জন্য নয়, এটা তো আমার পোশাকের জন্য, কারণ আমার পোশাকই এটার উপযুক্ত। কারণ আমি তো এর আগেও এই বাড়িতে আসছিলাম, আমার পোশাক ভালো ছিল না বলে আমার জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই। আজ আমার ভালো পোশাক দেখে আমার জন্য এত খাতির যত্ন, আমার জন্য এত খানা পিনার ব্যবস্থা, কাজে এই খাতির তো আমার নয়, এই খাতির তো আমার পোশাকের, কাজে আমার পোশাকই এটার উপযুক্ত। বেড়ে মহাতার দোষটা বুঝব, যারা ভোকা থেকে বের হয়ে গেছে, যাদের অজ্ঞতা দূর হয়ে গেছে, তারাই এগুলি বুঝতে পারে। আমাদের মতো লোক যারা আমরা ভোকার মধ্যে পড়ে আসছি দুনিয়ার, আমরা এগুলি বুঝতে পারবো। মেরা মহাতারাম দোষটা বুঝব, এক বাচ্চা তার সবারই নিয়ে চলছে, তার সমস্ত লাভলস্কর, তার সমস্ত মন্ত্রী পরিষদ সব তার সঙ্গে রাজ্য ভ্রমণে বেরি, পাই পেয়াদা সব লোকদেরকে কাতার করে খাড়া করতেছে, বাদশা আসতেছেন, বাদশার সম্মান দেখাও, সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে কাতার হয়ে, বাদশার সবারই বাদশান থেকে অতিক্রম করতেছে। বাদশা মনে মনে মহা খুশি যে আমার রাজত্বের লোকেরা আমাকে সম্মান প্রদর্শন করছে। হঠাৎ করে তার এক পাইক তার পেয়াদা দয়ে একের বাচ্চাকে বলতেছে, বাচ্চা একজন লোক সামনে পা মেলে বসে আছে, হাত গুটাইয়া পাও মেলে চোখ বন্ধ করে বসে আছে, যতই তাকে বলা হয় যে বাচ্চা আসতে দাঁড়ায় যাও, পাও গুটাও, সে পা মোটাও গুটায় না, সে একটুও নড়ে চড়ে না, সে কোনো কথাও বলে না। বাদশা আশ্চর্য বোধ করতেছে, আমার রাজ্যে বাস করে আমাকে সম্মান করে না, আমার সম্মান বুঝে না, এমন লোকও আছে, এই লোকটাকে দেখতে হয়। বাচ্চারা সবারই দেখে নেয় না, তার কাছে গেছে, দেখা যায় ঠিকই সে পাও মেলে হাত গুটাইয়া চোখ বন্ধ করে বসে আছে। বাচ্চা তাকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ মিয়া কবে থেকে পাও মেলা শিখলা, পাও মেলা শিখলা কবে থেকে? সে উত্তর দিতেছে, যেদিন থেকে হাত গুটাইছি সেদিন থেকে পাও মেরে দি, অর্থ যেদিন থেকে মানুষের কাছে হাত পাতা বন্ধ করছি সেদিন থেকে পাও মেরে দি, আমি কারো কাছে হাত পাতি না, কারো মুখাপেক্ষী নই, কাজেই পা গুটানো আমার কোনো প্রয়োজন নেই, কাউকে সম্মান করার আমার কোনো প্রয়োজন নেই। বাদশাটার এত কথার মর্মার্থ বোঝে না, বাদশা মনে করলো যে লোকটা বোধ হয় আমাকে চিনে না, সেজন্য এরকম কথা বলে। তো বাচ্চা বলে যে আমাকে চেন, সে বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে চিনি। বাচ্চা আরো আশ্চর্য বোধ করত, আমাকে চিনে, তারপরে পাও নম্বর করে বসে আসে, কোনো সম্মান করে না আমার, মনে হয় মাথা খারাপ, আমাকে চিনে না হয়তো, তবুও বলে আমি চিনি। বাচ্চা বলেন, বলো দেখি আমি কে? তো ওই লোক বলতেছে, আপনি এক নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছেন, আপাত মস্তক নাপাক নিয়ে ঘুরতেছেন, অচিরে আপনি পোকা মাকড়ের খোরাকে পরিণত হবেন, আপনি সেই ব্যক্তি। এই কথা শুনে বাচ্চার দিমাগ খুলছে, বাচ্চা বলতেছে হা হা এই লোকটি আমাকে চিনছে, আর যত লোক সম্মান দেখাচ্ছে এরা আমাকে কেউ চেনে নাই, আমার হাঁটি করছি, আমার আসল রূপটা কি? মেরে মহাতারাম দোষটা বলব, ইজ্জত বাদশাহের মধ্যে নেই, ওটা ইজ্জতের ধোকা, যাকে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিচ্ছেন, যে আল্লাহকে চিনে যে আখেরাতকে বুঝে, যে দুনিয়াকে চিনে যে আখেরাতকে চিনে, দুনিয়া কি আখেরাত, সে দুনিয়ার ধোকা থেকে বেঁচে যায়। তার কথাবার্তা ধোকাওয়ালা লোকদের মতো হয়, তা না হলে সবাই এই দুনিয়ার ধোকার মধ্যে পড়ে ধোকার কথাই বলি, আবার টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, জিনিস দেওয়া হয়, চাকরি দেওয়া হয়, ব্যবসা দেওয়া হয়, এগুলি সবই ধোকার কথা। মেরে মহাতারাম দোষটা বুজুর্গ, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার হাকিকতকে বুঝিয়ে দিচ্ছেন, সেই দুনিয়ার ধোকা থেকে নাজাত লাভ করছে, মুক্তি লাভ করছে, সে দুনিয়ার ধোকাতে পড়ে। দুনিয়ায় কেউ সালাম করলো এতে সে মনে করে না যে আমি খুব বড় হয়ে গিয়েছি। দুনিয়ার কেউ সম্মান দেখায় তাতে সে নিজেকে গর্ববোধ করে না, নিজে যে আমি তো সম্মানেরই পাত্র, আমাকে সম্মান করছে। সে জানে যে দুনিয়া ধোকার জায়গা। আল্লাহ তাআলা বলছেন মাতাউল গুরুর, দুনিয়ার সামান সবই ধোকার সামান, কেউ এটার মধ্যে ধোকা খায়। যখন দাওয়াত নবীদের চলে এই ধোকা মানুষের দূর হয়ে যায়, তারা দুনিয়ার হাকিকতকে বুঝতে পারে। তাদের কাছে দুনিয়ার স্বর্ণ রূপা, দুনিয়ার টাকা পয়সা তাদের কাছে কোনো মূল্য রাখে না, বরং দুনিয়ার দুনিয়ার কাপড় চোপড় খাওয়া দাওয়া, দুনিয়ার কোনো পদ পজিশন এগুলির কোনো মূল্যই তাদের কাছে নাই। তারা জানে যে দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার হাকিকত সম্পর্কে তারা খুবই ভালো করে জানে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই কথা, দুনিয়ার হাকিকতকে বুঝো তোমরা, দুনিয়ার হাকিকত হল পূর্বেও মাটি পরেও মাটি, মাঝখানে তোমাকে আকর্ষণ করতেছে, তোমাকে লোভ দেখাইছে, মাঝখানে সে এক রূপ ধারণ করছে, কখনো আঙ্গুরের কখনো আপেলের কখনো বিভিন্ন সুস্বাদু খাওয়া দাওয়ার কখনো পোশাকের কখনো গাড়ি বাড়ির রূপ ধারণ করছে, কখনো স্বর্ণের কখনো রূপার রূপ ধারণ করছে। পূর্বে সে মাটি ছিল, পরেও সে মাটিতে পরিণত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। কোথায় নমরুদের সেই অলঙ্কারাদি, কোথায় ফেরাউনের বীর অলঙ্কারাদি, সে যুগের সমস্ত সাজসজ্জার সামান আজ কোথায়? সব মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে। কোথায় ওই সমস্ত রাজা বাদশাদের সমস্ত শাহী মহল গুলা? আজ মাটিতে বিলীন হয়ে গেছে। তাদের পোশাক কোথায়? মাটিতে বিলীন হয়ে গেছে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়ার হাকিকত বুঝাই দিচ্ছেন আল্লাহওয়ালা লোকেরা, যারা দুনিয়ার ভোকা থেকে বেঁচে, ভোকা থেকে বাঁচার কলমা হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা যখন আসবে তখন ধোকা কেটে দেবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যতক্ষণ এই কলমা না আসছে, এই কলমা ভিতরে না ঢুকছে, ততক্ষণ জাহেল মূর্খ এবং অজ্ঞতার মধ্যে ডুবে আসছে। সে মনে করছে সে মাটি থেকে হয় মাটি নিয়ে গবেষণা, সে মনে করে লোহা দিয়া হয় লোহা নিয়ে গবেষণা, সে মনে করে কাঠ দিয়া হয় কাঠ নিয়ে গবেষণা, সে মনে করে সূর্য দিয়া হয় সূর্য নিয়ে গবেষণা, চাঁদ দিয়া হয় চাঁদ চাঁদের গবেষণা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, এসব আল্লাহ তাআলার কুদরত দ্বারা আল্লাহ তাআলার ক্ষমতায় সৃষ্টি হয়েছে। এই সব জিনিসকে আল্লাহ তাআলা তার ক্ষমতাকে বুঝবার জন্য, তার ক্ষমতাকে তার ক্ষমতা সম্পর্কে জানার জন্য আল্লাহ তাআলা এই সব সৃষ্টিকে চারিদিকে ছড়ায় নেয়। দেখো আমার সৃষ্টিকে দেখো, যা আমার ক্ষমতায় সৃষ্টি হয়েছে আমার ক্ষমতাকে বুঝ, আমি কত বড় ক্ষমতার অধিকারী। আর নবীর জামানায় আল্লাহ তাআলা তার ক্ষমতার প্রদর্শনী করেছে এবং নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিচ্ছে। মুজিজা মানে সাধারণ মানুষ, মানুষ দুনিয়ার যত জ্ঞানী অর্জন করুক তারা এই জিনিসকে করবার কোনো ক্ষমতা রাখে না, আল্লাহর নবীর খাতিরে আল্লাহই করতে পারেন, আর কেউ করতে পারে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, সালেহ আলাইহিসসালাম তিনি আল্লাহ তাআলার দাওয়া আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন, আল্লাহ তাআলার কুদরতকে বুঝাইতেছেন। তারা বলে তোমার আল্লাহর যদি এতই ক্ষমতা থাকে তাহলে এই পাথর থেকে এখনই একটা জীবিত উটনি বের করবে গাভীর, যে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা দিবে, এটা যদি তোমার খোদার ক্ষমতা থাকে করে দেখা। তারা মনে করছে যে এদের থেকে কি সম্ভব একটা বন্ধ পাথর থেকে একটা জীবিত উটনি বের করা? মানুষ কি রেখে মানুষ থেকে মানুষ হয়, যে জীব জানোয়ার থেকে যে জানোয়ার সৃষ্টি হয়, কেউ ডিম পারে, কেউ ডিম পারে বাচ্চা ফুটায়, আর কোনো প্রাণী এরকম আছে যে বাচ্চা প্রসব করে, বাচ্চা দেয়। তো জীব থেকে জীব সৃষ্টি হয়, পাথর থেকে জীব সৃষ্টি হবে, পাথর থেকে জীবন্ত কোনো জিনিস বের হবে, এইটা তো তারা কল্পনাই করে না, তারা এই কথা চিন্তাই করতে পারে না যে এমন কোন সত্তা আছেন যিনি এরকম পাথরের ভিতর থেকে জীবন্ত উদ্ভিদ বের করতে পারে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন আপনি প্রকাশ করেন, আল্লাহ তাআলা পাথরকে বিখণ্ডিত করে তার ভিতর থেকে জীবন্ত উদ্ভিদ বের করে নিয়ে আসে এবং ব্যাস এসে বাচ্চা দিল, এবং এই উটনির যে দুধ পুরা তাদের কমের সবার জন্য যথেষ্ট হয়েছে। কিন্তু মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা যদি জ্ঞান না দেন কেউ জ্ঞান অর্জন করতে পারে না, কারো জ্ঞান আসতে পারে না। আবু জাহাল আমাদের নবীর জমানায়, আবু জাহাল যার নাম আবুল হাকাম ছিল, মহাপণ্ডিত মহাজ্ঞানী, তার নাম পড়ছে আবু জাহাল মহা অক্ষ। তোমার কেন বলল, অথচ আমাদের নবীকেও আল্লাহ তাআলা মুজিজা দিচ্ছেন, তার কুদরতের তার ক্ষমতার প্রদর্শনী আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও তাদের সামনে প্রকাশ করছিলেন। তারা এগুলো সব দাবি করছিল, আকাশের চাঁদকে দুই খণ্ডিত দুই টুকরা করে যদি আপনার খোদা দেখাইতে পারে তাহলে আমরা আপনার খোদাকে বিশ্বাস করব। তারা মনে করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেছেন এগুলি সব ভুয়া কথা, নাউজুবিল্লাহ, কোন আল্লাহ এরকম আছেন এত ক্ষমতাশালী চাঁদকে বিখণ্ডিত করে দেখাইতে পারে, তাদের বুঝেই আসতেছিল। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে মাঠে নামলেন, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, চাঁদ বিখণ্ডিত হয়ে দুই পাশে সরে গেল। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইসতারাফাতিস সাআ মানশাক্কাল কামার, চাঁদ বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি নিদর্শন চাঁদ বিখণ্ডিত হওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আত্মপ্রকাশ এটাও কিয়ামতের এক আলামত, কারণ আমার পরে আর কোন নবী আসবেন। সুমেরে মহতরম দোস্তা বুজুর্গ, হার জমানাতে আল্লাহ তাআলা তার ক্ষমতাকে দুনিয়ার মানুষকে দেখাইছেন। যারা বড় বড় দাবি করতেছিল রাজত্বের উপরে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, নমরুদ দাবি করছে, নমরুদকে আল্লাহ তাআলা তার রাজত্ব সহকারে খতম করে দেখাইছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা নমরুদের জমানায় আপন কুদরতকে জাহির করছে, নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে এই আগুনে পুড়ায় দিবার জন্য। সে মনে করছে আগুন পুড়ায়, আগুন পুড়ায় না, আগুন জ্বালায় না, আগুন আল্লাহর সৃষ্টি, আগুন আল্লাহর হুকুমের অধীন, যদি আল্লাহ তাআলা এই আগুনকে দিয়া জ্বালাইতে চান জ্বালায় দিবেন, আগুনের ভিতরে কাউকে যদি আল্লাহ তাআলা রক্ষা করতে চান হেফাজত করতে চান তো আল্লাহ তাআলা এই ক্ষমতাও রাখেন, আগুনকে আগুন রাখবেন আর তার ভিতরে হেফাজতের ব্যবস্থা করে দিবেন। কিন্তু নমরুদ জাহেল, এ হালতের মধ্যে পড়ে আছে, অজ্ঞতার মধ্যে পড়ে আছে, আল্লাহকে চিনে না, আল্লাহকে সে বলছে সে আগুন জ্বালাও, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাও, হ্যালো সমস্ত আগুন তৈয়ার, ভীষণ আগুন যার উপর যে পাখি উড়ে যেতে পারে না, ভুনা হয়ে আগুনে পড়ে যায়, এত তার তাপ, তার কাছে যাওয়া যায় না, দূর থেকে যন্ত্রের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এই জন্য সে যন্ত্র আবিষ্কার করল। একেবারে শেষ মুহূর্তে ফেরেশতা হাজির হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আপনি যদি বলেন আমরা আপনার সাহায্য করি, আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ যথেষ্ট, তোমাদের সাহায্যের কোন প্রয়োজন নাই। আম্মা ইলাইকুম ফালা, হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট, কারো সাহায্যের মুখাপেক্ষি হন নাই। কারণ তিনি জানতেন আল্লাহ তাআলার ক্ষমতাকে, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহ তাআলার কুদরতকে জানতেন। তিনি এর কথাও জানতেন, এই জমিন আসমান এবং এর মধ্যে যত সৃষ্টি সবই আমার আল্লাহর সৃষ্টি, সবই আমার আল্লাহ তাআলার হুকুমের অধীন। কাজেই একজন ফেরেশতা আর আগুন উভয় আমার আল্লাহর সৃষ্টি, আমি এক সৃষ্টির মোকাবেলায় আরেক সৃষ্টির কাছে কেন সাহায্য চাইব, যিনি সৃষ্টিকর্তা তার কাছেই সাহায্য চাইব। আগুন ও সৃষ্টি, ফেরেশতা ও সৃষ্টি, আগুনের মোকাবেলায় ফেরেশতার সাহায্যের আমার প্রয়োজন নাই, এক সৃষ্টির মোকাবেলায় আরেক সৃষ্টি দিয়ে সাহায্য প্রয়োজন নাই, পানি দিয়ে আগুন নিবানের প্রয়োজন নাই, পানি ও সৃষ্টি, আগুন ও সৃষ্টি, বাতাস দিয়ে আগুনকে উড়াইবার প্রয়োজন নাই, বাতাস ও সৃষ্টি, আগুন ও সৃষ্টি, বাতাস আমার আল্লাহর হুকুমকে, হুকুমের অধীন, পানি আমার আল্লাহর হুকুমের অধীন, আগুনও আমার আল্লাহর হুকুমের অধীন। তো তিনি বলতেছেন, হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে নিক্ষেপ করল, আল্লাহ তাআলা আগুনকে সরাসরি হুকুম দিচ্ছেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। আগুনের ক্ষমতা নাই তার সৃষ্টিকর্তার বিরোধিতা করবে, তার সৃষ্টিকর্তার হুকুমকে লঙ্ঘন করবে। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে গেছে, তিনি আগুনের ভিতরে বড় শান্তিতে বসে আছেন, চলাফেরা করতেছেন। একটা পশম ইব্রাহিম আলাইহিস সালামের জ্বালাইবার ক্ষমতা আগুনের হয় নাই। এই আগুন কার জ্বালাইতেছে? এই আগুন সবই জ্বালাইতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমকে জ্বালাইবার ক্ষমতা আগুনের নাই, যেহেতু সৃষ্টিকর্তা স্বয়ং আগুনের সৃষ্টিকর্তা, তিনি হুকুম দিচ্ছেন আগুনকে যে তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা তার কুদরতকে, তার ক্ষমতাকে জাহির করছেন, মানুষ আগুনের ক্ষমতাকে বিশ্বাস করে, আগুনকে বড় ক্ষমতাশালী মনে করে। একজন লোক আগুনকে ক্ষমতাশালী মনে করে অগ্নি উপাসক থাকছে, তারা আগুনের পূজা করে, আগুন বড় ক্ষমতাওয়ান। দুই ভাই ছিল, আগুনের পূজা করত দীর্ঘদিন। দুই পূজার পরে এক ভাই আরেক ভাইকে বলে যে, আমরা যে এতদিন আগুনের পূজা করলাম, আগুন কি আমাদের উপরে সন্তুষ্ট হয়েছে আর না হয়েছে একটু পরীক্ষা করা দরকার। আরেক ভাই বলে, ঠিক, আমরা এতদিন আগুনের পূজা করলাম, আগুন কি আমাদের উপরে সন্তুষ্ট হলো কি হলো না, এটা তো একটু পরীক্ষা হওয়া দরকার। কি পদ্ধতি হবে পরীক্ষা করার? মানে আগুন তো সবাইকে জ্বালায় দেয়, আমরা আগুনের মধ্যে হাত দিয়ে দেখি আগুন আমাদের হাতকে জ্বালায় না না জ্বালায়। আমরা তো দীর্ঘদিন আগুনের পূজা করছি, এক ভাই হাত দিতে তো হাতের মধ্যে আগুন, তার হাতকে জ্বালায় দিতে রাখছে, তো তাড়াতাড়ি হাত বের করছে, তো সে বলছে, হায় হায়, এতদিন এই আগুনের পূজা করলাম, আগুন রাজি হলো না আমাদের উপরে, সন্তুষ্ট হলো না, আমার হাতকেও পুড়াই দেয়, যেরকম অন্যের হাতকে পুড়াই দেয় আমার হাতকেও পুড়াই দেয়, আমি আর এই আগুনের পূজা করবো না। সে হকের তালাশে বেরিয়েছে, আল্লাহ তাআলা তাকে হক মিলাই দিচ্ছে। আরেক ভাই বলছে এই কথা, বাপ দাদার ধর্ম আগুন পূজা করা, আগুনে জ্বালা সেই জামদন যা করো, আমি তো আগুনের পূজা করে দিব। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আগুনের কি ক্ষমতা যে আগুন জ্বালাই দিবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাইতে পারে, একজন লোক আগুনের ক্ষমতা কে বিশ্বাস করে আগুনের পূজা করে। কেউ মনে করে সূর্য এত বিশাল সারা দুনিয়াকে আলোকিত করে, সূর্য বড় শক্তিশালী, তো সে সূর্যের পূজা করে, অথচ এই সূর্য আমার আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহ এই সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করে, পশ্চিম দিকে থাকে ডুবাইয়া ছাড়েন, ডুবে যাও তুমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, একদিন এমন হবে কিয়ামতের আগে, যেদিন আল্লাহ তাআলা এই সূর্যকে হুকুম দিবেন তুমি পশ্চিম দিক থেকে উদয় হও, সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, তার ক্ষমতা হবে না যে সে পূর্ব দিক থেকে উদয় হয়, পশ্চিম দিক থেকে উদয় হবে। যখন সে মধ্যাকাশে আসবে আল্লাহ তাআলা তাকে হুকুম দিবেন ফিরে যাও, সূর্যের ক্ষমতা হবে না সে পূর্ব দিকে ডুবে, বরং সে আল্লাহ তাআলার হুকুমে আবার সে পশ্চিম দিকেই ডুবে যাবে। সেদিন থেকে তওবার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এটা কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন হবে। এইটার পরে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে মানি, আল্লাহ বড় ক্ষমতাওয়ালা, বলে তোমার এই সমস্ত কথা কোনো মূল্য নাই। যেমন ফেরাউনকে আল্লাহ তাআলা তার বিপদ্দশায় তার রাজত্বে মূসা আলাইহিস সালামের মোকাবেলায় অনেক রকম কুদরতের নিদর্শন, ক্ষমতার নিদর্শন আল্লাহ তাআলা তাকে দেখাই, খাওয়ার পানি সব রক্ত হয়ে গেল, খাইতেই পারে না, গ্লাসে পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যাবে, পানি খাওয়া বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে বলছে মূসা এ তোমার রবেরই কাম, এই মুসিবত আমাদের থেকে দূর করে দিতে বলো, আমরা ঈমান আনবো। আল্লাহ তাআলা দূর করে দিতেন, তারপর যায় মূসা ইবলিস সব তোমার জাদুগুলি ব্যাঙ্গের আজাব দিতে, সব জায়গায় ব্যাঙ্গ লাফাইতে, রাজা মশাই সিংহাসনে বসে ওরা নাকের উপরে ব্যাঙ্গ লাগতে বলেন কেমন লাগে, মুখের উপরে নাম ব্যাঙ্গ লাফাইতে, আর করলে ব্যাঙ্গ ডুবে যেতে, মহা মুসিবত, বিছানায় ব্যাঙ্ক, সিংহাসনে ব্যাঙ্ক, যেখানে যায় সেখানে ব্যাঙ্ক, মুখ খুলতে পারে না, ব্যাঙ্ক ঢুকে পড়ে, মহা মুসিবতে পড়ছে। মানে মশা এই তোমার রবের কারসাদি, ওনারই ক্ষমতা, উনিই করছেন এটা, তুমি তোমার রবকে বলো যে এই পেরেশানি আমাদের দূর করে দেন, আমরা এইবার তোমার রবের ক্ষমতায় বিশ্বাসী হয়ে আই মানান, আল্লাহ তাআলা দূর করে দিলেন। তারপরে সে ওই একই কথাই বলে মূসা ইবলিস সব তোমার জাদুগুলি। এইরকম ভাবে একে একে নয়টা আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন ফেরাউনকে দেখাইলেন, কোনটাতে সে মানতে রাজি হল না। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বললেন হ্যাঁ মূসা, আপনি আপনার কওমকে নিয়ে যাদেরকে সে এই ফেরাউন গোলাম বন্দি বানায় রাখছে, বিনা পয়সায় খাটায়, তাদের দুর্দশার সীমা নাই, তাদের উপর জুলুমের পর জুলুম, তাদের ঘরের শিশুকে সে হত্যা করতেছে, জবাই করতেছে, তো মেরে মহতরম দোষটা বুঝব, তাদেরকে এই অত্যাচার থেকে আমি মুক্তি দিব, এই অত্যাচারীকে আমি সাজা দিব, আপনি আপনার কমকে নিয়ে চলেন, বের হয়ে পড়েন রাতারাতি, আমি ফেরাউনকে পিছনে পিছনে আনতেছি, আপনাদেরকে মুক্তি দিব, ফেরাউনকে খতম করব। তো মূসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে রওনা দিচ্ছেন রাতের অন্ধকারে, লোহিত সাগরের কিনারায় পৌঁছছে, হায় হায় কওমের লোকেরা বলে যে হ্যাঁ মূসা তোমার কথায় ঘর বাড়ি ছেড়ে দিয়া, মিশর ছেড়ে দিয়া, এখন তো মহামুসিবতে পড়ছি, এখন তো বাঁচার কোনো উপায় দেখি না, সামনে গেলে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে ভাগবো, আমরা তো ফাঁড়া খেয়ে গেছি। মূসা আলাইহিসসালাম তিনি আল্লাহর পয়গম্বর, তিনি উত্তরে বলছেন কাল্লা, কখনো নয়, আমরা ধরে খাই নাই, আমরা আল্লাহ তাআলার হুকুমে বের হয়ে আসছি, আল্লাহ আমাদের জন্য আমার সঙ্গে আছেন, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অতি সত্য রাস্তা দিবেন আমাদের, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অতি সত্য আমাকে রাস্তা দিবে। তো রাস্তা কি দিলেন, বললেন যে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে হুকুম দিলেন ইদরিস বি আসাক আল বাহর, কুদরতকে জাহির করতে, তো দেখেন লাঠি, আল্লাহ হুকুম করতেছেন এই লাঠি দিয়ে আপনি সমুদ্রের উপরে মারেন, বিশাল সমুদ্র, ছোট্ট একখান লাঠি সমুদ্রের উপরে মারবার হুকুম দিতেন, আর যদি একটা ফেরাউনের মাথায় মারতে কইছেন চাইলেও বুঝে খাটত, একটা মাথা হইলেও ফাটত, এই বিশাল সমুদ্রের উপরে পাথর এই হাতের লাঠি মারতে বলতেছেন, এটা তো জ্ঞান বুদ্ধিতে খাটে না, তোমার জ্ঞান বুদ্ধি কি, তুমি তো জাহেল, তুমি আল্লাহকে চেনো না, তুমি জাহেল। তুমি আল্লাহর ক্ষমতাকে জানো না, তুমি জাহেল। তুমি মূর্খ, তুমি অজ্ঞ। অজ্ঞ লোকের কি বুঝে আসে? পরে একে একে কত হয় জিজ্ঞাসা করলো, কইতে পারে না। দুই দিয়ে কত হয় এটাও কইতে পারে না। অজ্ঞ, অজ্ঞ কি বুঝে? তো অজ্ঞ লোক কি করে বুঝবে আল্লাহর ক্ষমতাকে? কি করে বুঝবে আল্লাহ তার ক্ষমতাকে জাহির করতে? আল্লাহ যারা বলতেছেন, মুসা আপনার হাতের লাঠি দ্বারা সমুদ্র রূপে মারে। যারা দুনিয়ার জ্ঞানী বলে নিজেদেরকে দাবি করে, তারা কয়ে যে এটা কেমন হুকুম হইল, আরে ফেরাউনের মাথায় মারতে করলেও তো একটা মাথা হইলো ভাস্ত সমুদ্রে এই লাঠি মেরে কি লাভ হবে? বিশাল সমুদ্র। আল্লাহ তালা তার কুদরতকে জাহির করতে চান, আল্লাহ তার ক্ষমতাকে দেখাইতে চান। আল্লাহ তালার হুকুম পুরা হবে, এটার সঙ্গে সঙ্গে আল্লাহর ক্ষমতা জাহির হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে আল্লাহ তালা মুসা আলাইহিস সালামকে সমুদ্রে লাঠি মারতে যে বলছেন, মুসা আলাইহিস সালাম সমুদ্রে লাঠি মারেন নাই, সমস্ত তথাকথিত জ্ঞানী লোকদের জ্ঞানের উপরে লাঠি মারেন। ভুয়া ভুয়া জ্ঞানী জ্ঞানের দাবি করে যে আল্লাহর ক্ষমতাকে জানে না, আল্লাহকে চিনে না, আল্লাহ তালার ওয়াদাকে জানে না, আল্লাহর নিয়মকে জানে না, দুনিয়াকে বোঝে না, দুনিয়ার পরবর্তী জীবন আখেরাতের সেটাকেও জানে না। তো তার কাছে জ্ঞান বলতে কিছুই নেই, শুধু জ্ঞানের দাবি ছাড়া আর কিছুই নেই। এরকম জ্ঞানের দাবিদার যারা, মুসা আলাইহিস সালামের লাঠি এ সমস্ত জ্ঞানের দাবিদারদের মাথায় পড়ে। মুসা আলাইহিস সালাম সমুদ্র রূপে লাঠি মারতেন, আল্লাহ তার কুদরতের দ্বারা বারোটা রাস্তা সৃষ্টি করল, পানিকে দুই দিকে খাড়া করে দিয়া মাঝখান দিয়া রাস্তা, সমুদ্রের চলন্ত পানি তার স্রোত এটাকে বন্ধ করে দিয়ে দুই দিকে দেওয়ালের মতো খাড়া করে দিয়ে আল্লাহ সৃষ্টি সমুদ্র, আল্লাহ এর মধ্যে যা ইচ্ছা তা করতে পারে, রাস্তা করে দিচ্ছে। বনি ইসরায়েলের মুসা ইসলামের কওমের বারো বংশ বারো খানদান তারা প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন রাস্তা তারা পার হয়ে চলে। আল্লাহ তাআলা মুসা ইসলামকে হুকুম দিয়েছেন রাস্তাকে মিলাইবার চেষ্টা করেন না, যেমনি আছে অমনি রাখেন। ওয়াতরুকিল বাহরা রাহবা, ফেরাউন আসছে, ফেরাউনকে ওই রাস্তার মধ্যে ঢুকেছেন। আল্লাহ তাআলা যখন মাঝ মধ্যে পৌঁছছে, আল্লাহ পানিকে হুকুম দিয়েছেন মিলে যাও, সমুদ্রের তলদেশে ডুবতেছে, উপরে পানি মিলে গেছে। এই সময় যখন মউতের ফেরেশতা হাজির হয়ে গেছে, তখন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমীন। এই সময় সে কি বলে? যখন সে মউতের ফেরেশতাকে দেখতেছে আর কোন উপায় নাই, কেবল আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যিনি ছাড়া কোনো মাহবুদ নাই, যার উপরে বনি ইসরাঈল ইমান আনছে। এটুকু বইলেও সে চিন্তা করতেছে এইটুকু কবুল হয় না না হয়, সঙ্গে সঙ্গে কয় আনা মিনাল মুসলিমিন, আমি আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা উত্তরে বলছে আল আনা, নয় নয়টা আমার ক্ষমতার আমার কুদরতের নিদর্শন তোমাকে দেখাইলাম, তুমি সব জায়গায় অস্বীকার করলা, এখন যখন আমার শেষ নিদর্শন এসে পৌঁছে ক্ষমতা কি মানে তোমার, তুমি এত বড় মিশরের রাজত্বের দাবিদার ছিলে, আলে ইসলামি মুলকু মিশর ওয়াহাদিহি আল-আনহার তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, ফেরাউনের দাবি এই মিশরের রাজত্ব কি আমার নয়, এই সমস্ত নদী নালাগুলা সব আমার হুকুমে প্রবাহিত নয়, আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না, তোমরা কি বুঝো না? ফেরাউনের দাবি ছিল, এরকম দাবিদার বহু দুনিয়াতে আছে, সারা দুনিয়ার সমস্ত রাজত্ববানাদের। একদিন আল্লাহ তাআলা তার সমস্ত অহংকারকে চুরমার করবেন এবং তাকে তার জান বের করে নেবেন, তার চোখ থাকবে, কান থাকবে, তার হাত থাকবে, পাও থাকবে, না চোখ দেখবে, না কান শুনবে, না মুখ কথা বলবে, না দেবার কোনো জিনিস বুঝবে, না হাত পাওয়ার কোনো নড়াচড়া থাকবে। সারা দুনিয়ার সমস্ত পালওয়ানদেরকে হারাইয়া যে বিশ্ব চ্যাম্পিয়ন পালওয়ান হয়ে গেল, তার জন্য এই দশা। ওই মুহূর্ত তারও আসবে যে মুহূর্তে আল্লাহর ফেরেশতা যাকে আল্লাহ তাআলা তার জান বের করার জন্য নিযুক্ত করছেন, তারও জান বের করে নেবে, কোন পালওয়ানগিরি চলবে না। ওই পালওয়ানের সমস্ত দেহ নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে। মেরে মহতরম দোস্তবুজুর্গ, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم الى ربكم ترجعون। নবীজি বলেন যে ফেরেশতাকে তোমার জান বের করার জন্য নিযুক্ত করেছি, সেই ফেরেশতা তোমার জান বের করে নিয়ে আসবে, এরপর তোমার গতি না চাঁদের দিকে, না সূর্যের দিকে, না কোনো দিকে, মানে তোমার গতি একটাই হবে, তুমি তোমার রবের কাছে পৌঁছবে, তোমার পালন কর্তার কাছে তুমি অবশ্যই পৌঁছবে, তোমার সৃষ্টি কর্তার কাছে তোমাকে হাজিরা দিতেই হবে। ওইখানে ওই মুহূর্তে ফেরাউনও কলমা পড়তেছে, ফেরাউনও কলমা পড়তেছে, আল্লাহ তাআলা তার কলমাকে কবুল করেন। মানে আমার শেষ নিদর্শন যখন আসবে তখন কলমা কোনো কাজে আসবে, আমার ক্ষমতাকে ইয়াকিন করবে, আমার উপরে বিশ্বাস করবে, আমাকে কর্তাদত্ত মনে করবে, আমার ওয়াদাকে সত্য জানবে, আমার নিয়ম ধারাকে সত্য জানবে, দুনিয়ার হাকিকতকে বুঝবে আর আখেরাতের হাকিকতকে বুঝবে, বুঝে সে দুনিয়ার জিন্দগি যাপন করবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়ে যাবে আর জীবনও নাই আর কোনো সুযোগও নেই, সবশেষ। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা হার জমানাতে দাওয়াত ও তাবলীগের কাজকে দুনিয়াতে নবী পাঠায় করে, সর্বশেষ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও দাওয়াত দিতেছেন, লোকদেরকে আখিরাতের কথা বলতেছেন, তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে, তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মানুষ আল্লাহ সম্পর্কে বিভিন্ন কথা বলে অথচ নিজের সৃষ্টিকে সে চিন্তা করে না, ভুলে গেছে কিভাবে সৃষ্টি হলো, আমি তাকে কিভাবে সৃষ্টি করলাম, এটাকে সে চিন্তাই করে না, সে এটাকেই ভুলে গেছে। একজন কাফের হুজুর রাকম সাল্লাহ ইসলামের সামনে একটা পুরানা মাটিতে খাওয়া হাড্ডি যা ঘুরঘুরা হয়ে গেছে, এটাকে নিয়ে আইসা আঙ্গুল দিয়ে ডলার দিয়ে এটাকে পাউডারে বানাই ফেলছে, ফু দিয়া উড়াই দিচ্ছে। তারপরে জিজ্ঞাসা করতেছে যে হাড্ডিকে পুনরায় জীবিত করবে, আপনি যে আল্লাহর কথা বলতে পারে বলতেছেন পুনরায় জীবিত করবেন, এই হাড্ডিকেও জীবিত করবে? আল্লাহ যারা কোরআনে পাশের মধ্যে আয়াত নাযিল করছে তার কথাকে উল্লেখ করছে, মাটিতে খাওয়া ঝুরঝুরা এই হাড্ডিকে কে পুনরায় জীবিত করবে? আল্লাহ তাআলা শুরুতে বলেন ওয়ানাসিয়া খালকা, সে নিজের সৃষ্টিকেই ভুলে গেছে, সে কিভাবে সৃষ্টি হলো আর তাকে পুনরায় আমি জীবিত করবো, এটার ব্যাপারে সে আশ্চর্যের বোধ করছে। অথচ প্রথমবার সৃষ্টি তার এর চেয়ে বেশি আশ্চর্য দিন, এর চেয়ে বেশি আশ্চর্য জিনিস, সে কোথায় ছিল চিন্তা করুক, সমস্ত আসমান জমিনে সর্বত্র সে, তার শরীরের অংশগুলা সব আসমান জমিনে সর্বত্র ছড়ায় ছিটায় ছিল, বিশাল আসমান জমিন সব জায়গায় ছড়ায় ছিটায় ছিল, সূর্যের আলোর মধ্যে ছিল, সে চাঁদের কিরণের মধ্যে ছিল, সে বাতাসের ঢেউয়ের মধ্যে ছিল, সে পানির ফোঁটার মধ্যে ছিল, সে মাটির তসের মধ্যে ছিল। আমি সবগুলাকে চালায়া আমার কুদরত দ্বারা তাকে ওই খাদ্যের দানার মধ্যে জমা করে দিই, এই খাদ্যের দানা মা বাপ খাইছে, এটার থেকে আমি তাকে এক নাপাক পানির কাঁচড়াতে পরিণত করি, ওটার মধ্যে জমা করুন। মা বাপকে মিলন ঘটায় আমি মাতৃগর্ভে অন্ধকার অন্ধকার বাচ্চাদানের ভিতরে পৌঁছাই দিচ্ছি। সেখানে পৌঁছাইবার পরে আমি ওটাকে ওইখানে লালন পালন করছি তিন অন্ধকারের মধ্যে ধাপে ধাপে। আল্লাহকে চিনল, তোমার রবকে তোমার প্রতিপালককে চিনল, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার মায়ের গর্ভে তিন অন্ধকারের মধ্যে ধাপে ধাপে, পানির কাতরাকে রক্তের পিণ্ডে পরিণত করছেন, তারপরে গোস্তের টুকরা তার মধ্যে হাড্ডি মধ্যে তৈরি করে তার উপরে এক সুন্দর চেহারা সুন্দর শরীরের আকৃতি এটার জন্য এক উপরের চামড়ার আবরণ চড়াই দিতে বড় বক্ষময় সেই সত্তা যিনি এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করছেন তিন অন্ধকারের মধ্যে, তোমার মুখে মায়া মহব্বতকে মাখাইয়ে দিছে। যখন তুমি দুনিয়াতে আসছো যে তোমাকে দেখছে সে তোমাকে মায়া করছে, অথচ তুমি যখন নাপাক পানির কাতরাতে ছিলে সবাই তোমাকে ঘৃণা করতেছিল, যার কাপড় লাগছে সে তার কাপড়কে ধুয়েছে। তুমি এক ঘৃণিত ছিল, বরং তুমি তো তোমার এই সৃষ্টির পূর্বে উল্লেখযোগ্য কোন জিনিসই ছিল না। হাল আতা আলাল ইনসানি হীনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের উপরে কি এমন যুগ কাটে নাই যে যুগে সে উল্লেখযোগ্য কোন জিনিসই ছিল না। ওয়ানাসিয়া খালকা, সে তার সৃষ্টিকেই ভুলে গেছে, কিভাবে তাকে সৃষ্টি করা হল, সমস্ত আসমান জমিনে ছড়াইয়া ছিটাইয়াছিল, সে সব জিনিসকে চালায়া এক খাদ্যের দানার মধ্যে আমি তাকে জমা করে দিই, একটা ফলের মধ্যে তাকে জমা করে দিই। সেখান থেকে বৃদ্ধের আকারে মাতৃ গর্ভে পৌঁছাইছি, তিন দিন অন্ধকারের মধ্যে ধাপে ধাপে তাকে সৃষ্টি করছি, তারপরে এক মায়াময় চেহারা দিয়ে তাকে দুনিয়াতে নিয়ে আসি, যে দেখে সে মায়া করে, যে দেখে সে মহাপত করে। মুসা আলাইহিস সালাম তার জন্মের পূর্ব থেকে ফেরাউনের স্কিম করতেছিল যে বনি ইসরায়েল বংশে যে কোন ছেলে সন্তান জন্ম হবে তাকে জন্মের সঙ্গে সঙ্গে হত্যা করা হবে, ঘরে ঘরে মাতম ঘরে ঘরে শিশু হত্যা চলতেছিল। আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করার জন্য মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন। মুসার মা ভয়ে অস্থির ছিলেন যে বাচ্চার কান্নার আওয়াজ বাইরে গেলেই ফেরাউনের লোকজন এসে হত্যা করবে। আল্লাহ তাআলা তার কুদরতের ক্ষমতাকে জাহির করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই মুসার মা, তোমার যদি তুমি এই বাচ্চাকে দূরপান করাইতে থাকো, যদি তোমার ভয় লাগে তো তুমি আমার কাছে নিয়ে যাও, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমি এই বাচ্চাকে অতি সত্তর তোমার কোলে আবার ফিরে দিব। মেয়ের মহতরম দোষটা বুঝব, এক বাচ্চার দুশ্মন হল এক শক্তিশালী জবরদস্ত বাচ্চা, এরকম এক বাচ্চা যে দুধ পান করে, দুধের বাচ্চা, তার দুশ্মন শক্তিশালী এক বাচ্চা। আল্লাহ তাআলা বাচ্চার পক্ষে আর ওই শক্তিশালী বাচ্চার বিপক্ষে আল্লাহ বলেন, ফেরাউন এ কথা দাবি করে, আনার না আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, আমি আমার কুদরতকে জাহির করব, এই বাচ্চাকে আমি তার কোলে তার ঘরে লালন পালন করব, যদি তার ক্ষমতায় কুলায় সে এই বাচ্চাকে হত্যা করুক। ফেরাউনের ক্ষমতায় কুলায় নেই যে এই বাচ্চাকে হত্যা করবে, এ বাচ্চা ফেরাউনের দরবারে উঠছে, ফেরাউনের কোলে উঠছে, ফেরাউনের হুকুম হয়েছে, আর ফেরাউন তার হুকুমের উপরে জল্লাদ তৈরি হয়ে গেছে, বাচ্চাকে হত্যা করবে। এই হত্যা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা কোন ফেরেশতা নামান নাই, কোন কামান্ডা যান নাই, কোন বড় সেনাপতিকে খাড়া করেন নাই, বলে মানুষের মধ্যে দুর্বল জাতি এক মহিলাকে খাড়া করত, বলে এই বাচ্চাকে হত্যা করা যাবে না, এই বাচ্চাকে আমি পালব। বাদশার ঘরে মহারানী তার আবদার বাচ্চাকে পালবে, বাচ্চা তার হুকুমকে উঠায়নি, ঠিক আছে বাচ্চাকে পালা, এখন মারার ব্যবস্থা চলতেছিল, এখন পালার ব্যবস্থা শুরু করতো, শুরু হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে এই বাচ্চাকে দুধপান করা দেখে, আসো বাচ্চার ছেলে, এতক্ষণ বাচ্চার দুশ্মন হিসেবে ছিল, এখন বাচ্চার ছেলে হয়েছে, কারো দুধ পান করে না, ওয়াহারাম না আলাইহিল মারাজিআমিন কাবল, কারো দুধ পান করতেছে না, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে হারাম করে দিয়েছেন কারো দুধ পান করা, শেষ পর্যন্ত মাকে নিয়ে আসছে, মায়ের পরিচয় না দিল, মায়ের কোলে যখন দিছে দুধ পান করা শুরু করে দিছে, আল্লাহর ওয়াদা পুরো হয়ে গেছে, ইন্না রাদুহু ইলাইকে ওয়াজাইরুহু মিনাল মুরসালিন, এক ওয়াদা তো অতি অল্প সময়ে পুরো হয়েছে, দ্বিতীয় ওয়াদা ছিল যে একে আমি আমার রসুল বানাবো, 40 বছর পরে রসুলের দাঁড়ত, আর এর মধ্যে সুসংবাদ রয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই, 40 বছর পুরা হবে, আল্লাহ তাআলার রিসালাত আল্লাহ তাআলা তাকে দান করবেন, কাজে এর আগে কেউ তার ক্ষতি করতে পারবে না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে তার লালন পালনের ব্যাপারে আপন ক্ষমতাকে জাহির করে, আর এটাকে আল্লাহ তাআলা এই উম্মতকে শোনাবার জন্য মূসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে উল্লেখ করে দিয়ে ওয়ালাকাদ মানান্না আলাইকা মারাতান উখরা ইযা ওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন ইখজি ফীহি ফিত্তাবুত ফাখজি ফীহি ফিল ইয়ামি ফালইউলকিহি ইল-ইয়ামু বিস-সাহিলি ياخذه عدو لي وعدو الله والقيت عليك محبه مني ولتصنع على عيني সব ঘটনা শুনাই দিছে, আজ আমি কি হবে, মুসার মাকে শুনাই দিছে, একে বাক্স করে পানিতে ফেলা, ওই বাক্স ফেরাউনের ঘাটে ফিরবে, ফেরাউনের দরবারে উঠবে, এরপরে বলে যে আল্লাহ তাআলা এই কথা ওয়াদা করছেন, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, এই বাচ্চাকে তোমার ঘরে পাঠিয়ে দিব, এখন তুমি এই বাচ্চার নিরাপত্তা সম্পর্কে আশঙ্কা করতেছ, এই বাচ্চাকে নিরাপদ করে তোমার ঘরে ফিরাই দিই, আল্লাহর হিকমত কে বুঝে, ফেরাউনের ঘর থেকে ঘুরে না নিরাপদ করে দিই, তুমি মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা যুগ যুগ ধরে তার ক্ষমতাকে প্রদর্শন করে আসছেন, আজও আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি তার কুদরতের তার ক্ষমতার নিদর্শন হিসাবে কায়েম রাখছেন, রসুল পাঠাইছেন, রসুলের পরে সাহাবাদেরকে দাওয়াতের কাজে লাগাইছেন, দাওয়াত চলছে, তবলিগ চলছে, এই উম্মতের আইমায়ে মুজতাহিদিন উলামা ইকরাম যুগ যুগ ধরে এই তবলিগ করে আসছে, এই যুগে আল্লাহ তাআলা তবলিগের এক শেকেলকে খাড়া করছেন, সেটাকে সামনে নিয়ে আমরা সব এখানে একত্রিত হয়েছি, মেরে মহতরম দোস্ত কেমন বুঝবে তবলিগ চলতে থাকবে, এবং এই তবলিগের উসিলায় আল্লাহ তাআলা মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নিয়ে আসবে, যেমন সাহাবাদের জমানায় সাহাবাদেরকে অন্ধকার থেকে জ্ঞানের দিকে নিয়ে আসবে, এক অন্ধকারের মধ্যে পড়েছিলেন, মূর্তি পূজা করতেন, মেরে মহতরম দোস্তা বুজুর্গ কঠিন জীবন যাপন করছে, খাওয়া নাই পড়া নাই, মরুভূমির জীবন, মরুভূমিকে বকরি চড়াইয়া জীবন ধারণ করে, এরকম এক জাতি আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করছেন তার নবীর দাওয়াতকে সারা দুনিয়াতে কেমন পর্যন্ত চালা করতে, এইটাও আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন, কোন জ্ঞানী লোকদের মধ্যে নবী পাঠান নাই, উম্মি উম্মতের মধ্যে উম্মি নবীকে পাঠাইছে, লেখাপড়া শিখে নাই কারো কাছে, এমন জাতির কাছে এমন এক নবীকে পাঠিয়েছেন, তিনিও কারো কাছে লেখাপড়া শিখেন, দাওয়াত চলছে, মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা এই দাওয়াতের যারা দিলের ভিতরে ইমানকে ঢুকাইছেন, যারা এক সময় বলতে ছিল আজ আল্লাহ সমস্ত দেব দেবতা খতম, একই আল্লাহ সবকিছু করবে, এর মতো আশ্চর্য বিষয় কি হইতে পারে? তারাই এই কল্পনা করে মুসলমান হয়েছে, তাদের দিলের ভিতরে এই কল্পনা ঢুকতেছে। তবলিগ চলতেছে, দাওয়াত চলতেছে, আল্লাহ তারা আপন কুদরতের দ্বারা বন্ধ সিনাকে খুলে তার দিলের ভিতরে কলমাকে ঢুকিয়ে দেন, বন্ধ সিনাকে ফেরে আল্লাহ তারা দিলের ভিতরে কলমাকে ঢুকিয়েছে। এই কলমা দিলের ভিতরে ঢুকছে, অজ্ঞতার অন্ধকার দূর হয়ে গেছে, জ্ঞানের আলো আসতে শুরু হয়ে গেছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। যতই কোরআন নাজিল হয় ততই জ্ঞানের আলো বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। সাহাবাদের জিন্দগিতে জ্ঞানের আলো বাড়ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই দাওয়াতের মেহনত করতেই থাকছেন। মানুষ আল্লাহ তাআলা তাদের দিল চিরে চিরে এই কলমাকে ঢুকিয়ে দিচ্ছে। যারা অত্যন্ত বিরোধী ছিল তাদের অন্তরকে ফেরে আল্লাহ তাআলা এই কলমাকে ঢুকিয়েছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের পূর্বে তাকে বলা হইত শয়তান মিন শায়াতিন কুরাইশ, আর ওরা বড় বাহাদুরকে শয়তান বলে। কুরাইশের বড় বাহাদুর উমর ইবনে খাত্তাব, তার কাজই ছিল যে কলমা পড়ে তাকে যে পিটানো মারা, কলমা থেকে ফিরেবার জন্য, এটাই তার কাজ ছিল। কুরাইশের মজলিস বসে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগে তো আস্তে আস্তে মানুষ কলমা পড়ে তার সঙ্গে ভিড়তেছে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ কিরাসে খতম করতে খতম করে দিতে পারে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। বলে কুরাইশের ওই মজলিসে কারো হিম্মত হয় নাই, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায় গেলেন, বলে আমি করে আসি। রাঙ্গা তলোয়ার হাতে চিন্তা করে দেখেন যে কলমা দিলের ভিতরে এই লোকে ঢুকতে পারে কেউ চিন্তা করতে পারে? একজনে হিজরত করবার নিয়ত করছে, তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘরে গেছেন, গৃহ স্বামী বাইরে ছিল, ঘরে মহিলা ছিল, হযরত উমর তাদের ঘাটতি বসকা বান্দা দেখে একটু দিনটা তার নরম হয়ে গেছিল, তিনি বলছেন তোমরা চলে যেতেছ, আচ্ছা চাল্লা তোমাদের সঙ্গী হোক। তার এই দিলের নরম হওয়া দেখে মহিলা একটু আশাবাদী হলে ওমর বোধ হয় কল্পনা করে মুসলমান হল। স্বামী যখন ঘরে আসছে তো তখন ওই মহিলা স্বামীকে এই ঘটনা শুনাই দিয়েছেন যে আপনি যদি দেখতেন ওমর ইবনে খাত্তাব আজ কতখানি দিলটা নরম হয়েছে। স্বামী শুনে বলতেছে তুমি কি মনে করো ওমর কলমা পড়বে? না না, খাত্তাবের গাধা কলমা পড়তে পারে কিন্তু ওমর কলমা পড়বে না। এতখানি নিরাশ তার সম্পর্কে, ওই ওমরই আজ নাঙ্গা হাতে চলছে, পথে একজনের সঙ্গে দেখা, সে বললো যে কোথায় চলছে এরকম রাগান্বিত ভাবে খোলা তলোয়ার হাতে? বলে এই ব্যক্তিকে খতম করে আস। সে বলছে আগে খবর নিজের ঘরের নাও, তোমার বোন বোনাই তো তারা এই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা নেই নাকি? তা আগের রাজার সঙ্গে বোঝা পড়া করে চলছে বোনের বাড়ির দিকে, সেখানে বোন বোন জামাইকে মন এক মারপিট করছে। এরপরে বোন বলতেছে এই কথা, হ্যাঁ ওমর তুমি আমাদেরকে জানে মেরে ফেলতে পারো, তুমি জেনে রাখো আমরা জান দিতে পারি এই কলমা কোনো দিন ছাড়ব। এই কথা শুনে আমার হযরত ওমরের দিল গলে গেছে। হযরত ওমর চিন্তা করতেছেন এত বড় কলমা, যে কলমার জন্য জান দিতে প্রস্তুত, নিশ্চয়ই বিশাল কলমা। তখনই নরম হয়ে বলতেছে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেছে। দূর থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখে খবর দিচ্ছেন ভিতরে ওমর আসতেছে, আর হামজা রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন, তিনি বললেন আসতে দাও, যদি সে ভালো উদ্দেশ্যে আসে তাহলে তো ভালো, আর যদি সে মন্দ উদ্দেশ্যে আসে তো তার সরবার নিয়ে তার গর্দান উড়াইয়া দেওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই। তোমার হাজির হয়েছেন, দরজায় আওয়াজ দিয়েছেন, হুজুর সাল্লাহকে বললেন খুলে দাও, দরজা খুলে দেওয়া হয়েছে, হাজ তোমার ভিতরে ঢুকছেন, হুজুর একদম চল্লাইছেন, বুকের জামার বুকে ধরে বলতেছেন আমার আর কতদিন তুমি এরকম ভাবে থাকবে, আরো তোমার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কলমা মানুষের কাছে পেশ করে থাকেন আমার কাছেও পেশ করেন, হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পেশ করছেন আর তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আল্লাহ তাআলা এরকম বন্ধ দিলকে চিরে কলমাকে ঢুকিয়ে ছাড়ছে, যখন কিনা দাওয়াতের রাস্তায় জান মালের কোরবানি চলতেছিল, দাওয়াতের রাস্তায় জান মালের কোরবানি চলতেছিল, আল্লাহ রসুল স্বয়ং জান মালের কোরবানি, সাহাবা ইকরাম জান মালের কোরবানি, মারপিট অত্যাচার সব কিছুকে সহ্য করতেছে, আল্লাহ সিনাকে ফেলে ফেলে এই সিনার ভিতরে এই কলমাকে প্রবেশ করাইতেছে, আর সুমর মতো মানুষের সিনা ফেলে কলমা ঢুকে দিচ্ছে, আর তোমার ইসলাম কবুল করে বলতেছেন ইয়া রসুল আল্লাহ চলেন বাইতুল্লাহ দিয়ে প্রকাশ্যে নামাজ পড়বো, হুজুরকে নিয়ে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ দিয়ে সাহাবাদের সহকারে প্রকাশ্যে নামাজ পড়ার পর হুজুরকে পৌঁছে দিচ্ছে, আর মেরে মহতরম দোষটা বুঝগণ যেদিন হিজরতের পালা আসছে সেদিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই গোপনে গোপনে গোপনে হিজরত করছে, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি ছিলেন, তিনি ঘোষণা দিয়া প্রকাশ্যে হিজরত করতেছেন, তিনি বলতেছেন এই কথা যদি কারো এরকম মনে চায় যে সে তার মাকে পুত্র হারা করবে সে যেন আমার সঙ্গে সামনে এসে মোলাকাত করে, আমি হিজরত করতেছি, কারো হিম্মত হয় নাই আর তোমার সঙ্গে মোকাবেলার জন্য ওখানে যাবে, তুমি এর মহাতারাম দোষটা বুঝব, আল্লাহ তাআলা দাওয়াতের রসিলায় কলমাকে দিলের মধ্যে ঢুকাইছেন, অন্ধকার অজ্ঞতার অন্ধকারকে দূর করছেন, অজ্ঞতার অন্ধকারকে দূর করছেন, আল্লাহ কত বড় ক্ষমতা পান, আল্লাহ তার ক্ষমতাকে জাহির করছেন, যুগ যুগ ধরে নবীদের জামানায় তারা ক্ষমতার প্রদর্শনী করাইছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও তার কুদরতকে তিনি জাহির করছেন, তার ক্ষমতাকে তিনি জাহির করছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কার যুবকদের এক দল তাদের পরামর্শ ক্রমে তারা নবীর ঘরের চারিদিকে রাত্রিবেলায় অবরোধ কায়েম করছে খোলা নাঙ্গা তলোয়ার হাতে, বলে আমরা এক যুগে তার উপরে হামলা করবো তাকে হত্যা করবো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন চারিদিকে এরকম বেষ্টনি নাঙ্গা তলোয়ার হাতে আল্লাহ তার ক্ষমতাকে জাহির করছে, তার নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠাইছেন এই হুকুম দিয়া যে এখনই আপনি হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে আল্লাহর হুকুম, এই মুহূর্তে আল্লাহ আপনাকে বলতেছেন যে আপনি ঘর থেকে এখনই হিজরতের উদ্দেশ্যে বের হন, সদস্যল্প ঘরের চারিদিকে কাফেররা খোলা তলোয়ার হাতে বেশরী কায়েম করে রাখে, এই বেশরী ভেতরে কি করে বের হবে, কোন মানুষ যারা জ্ঞানের দাবি করে তারা উত্তর দেয় তারা বলে যে এই মুহূর্তে এই বেশরী ভেদ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বের হবেন, কোন রাস্তা নেই, কোন উপায় নেই, তিনি তো মেরে মহাজারম দোষটা বুঝব, আল্লাহ তাআলার হুকুম আসছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওই সময় ঘরের দরজা খুলে বের হয়েছেন, হাতে মাটি নিয়েছেন ঢুল মারছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের যারা চারিদিকে বেষ্টনী করে খাড়া হয়ে দিচ্ছে প্রত্যেকের মাথার উপরে ওই ঢুল ফেলছে, তারপর সবাই মাঝখান দিকে রসুল্লাহ আসছেন বের হয়ে আসছেন, আর আবু বকরের ঘরে পৌঁছছেন, আর আবু বকরকে সঙ্গে নিয়ে গাড়ে সোর সোর পাহাড়ের গুহাতে উঠছেন, সেখানে তিন দিন অবস্থান করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে চলে গেছেন ইবলিস শয়তান ওই সমস্ত যুবকদের চারিদিকে ঘেরাও ঘেরে রাখছে, তাদের কাছে এসে বলছে তোমার কি করতেছো এখানে, বলে আমরা পাহারা দিতেছি এই লোকটা ঘরের ভিতরে থেকে যখনই বেরোবে এক যুগের সময় হামলা করবো, বলে ওরা নিচে অনেক আগেই বের হয়ে চলে গেছেন, আর তোমাদের প্রত্যেকের মাথায় ফুল দিয়ে গেছে, সবাই মাথায় হাত দিয়ে দেখেছে, সত্যি মাথায় সবাই মাথায় ফুল। আরে আমাদের কপালে দুই চোখ, একটু সময়ের জন্য চোখ বন্ধ করি নেই, সর্বক্ষণ দরজার দিকে চেয়ে আসছে। আর আমাদের এই দৃশ্যনি ভেদ করে উনি কি করে ফেলছে বুঝে বেরিয়ে গেছে, সব পাহাড়ের গুহাতে আশ্রয় নেই। আল্লাহ তাআলা ওই গুহার মুখে সাইয়্যিদুল মুরসালিন হাবিব রব্বুল আলামিন, আমার নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মানব জাতির নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে ওই মকাম আর ওই মর্যাদা দান করবেন যা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমগ্র মানুষ ঈর্ষার চোখে দেখবে, সকলে তার প্রশংসা করবে। মকামে মাহফুজ আল্লাহ তাআলা তার হাবিবকে হেফাজত করার জন্য গুহার মুখে কোন লোহার ব্রিজ তৈরি করে দেন নাই অথবা কোন পাথর কায়েম করে দেন নাই, বরং আল্লাহ তাআলা সেখানে অতি অত্যন্ত দুর্বল মাকড়সার জাল বুনে দিয়ে মাদারু লাযীনা তাখাযু মিন দূনিল্লাহি আওলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাহু ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া যে কোনো সৃষ্টি যে কোনো মখলুকের কাছে যারা সাহায্য চায় তাদের উদাহরণ এরকমই যেমন মাকড়সার জাল। মাকড়সার জাল আমাদের এক বুজুর্গ ছিলেন, উনি উদাহরণ দিতেন, বলতেন খালি ঘর বাড়িতে মালিক নাই, মাকড়সায় জাল বুনাইয়া সারা ঘর ঘুরে ফেলছে, এক কোনায় লাল মাকড়সা, আরেক কোনায় সাদা মাকড়সা, আরেক কোনায় লাল মাকড়সা, কত রং বেরঙ্গের মাকড়সা সারা ঘর জালে ভরে দিচ্ছে, খালি ঘর দেওয়ালের উপরে পাখিতে ডিম পারছে, ওই পাখির বাসার খড়কুটা মাকড়সার জালের উপরে পড়ছে, ডিমের ছলকা জালের উপরে পড়ছে, মাকড়সা অহংকার করে গর্ব করে, বলে কুটার উপরে কুটা পড়লো, ছিলকার উপরে ছিলকা পড়লো, আমার জাল ছিঁড়ে নাই, আমার জাল কত মজবুত। এ হলো মাকড়সার অহংকার, মাকড়সার সারা দুনিয়া আল্লাহ তাআলা ছাড়া সমস্ত শক্তি মাকড়সার জাল ছাড়া কিছুই নয়। যুগ যুগে এরকম শক্তির বড়াই করনেওয়ালা নমরুদ পয়দা হয়েছে, এক এক জাতি পয়দা হয়েছে, কমে আদ পয়দা হয়েছে, কমে সামুদ পয়দা হয়েছে, ফেরাউন পয়দা হয়েছে, হামানের মতো এরকম মন্ত্রী পয়দা হয়েছে, কারুনের মতো এরকম ধনী ব্যক্তি পয়দা হয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত শক্তির বড়াই করনেওয়ালা, কেউ রাজস্বের শক্তির বড়াই করতেছে, কেউ মন্ত্রিত্বের, কেউ মাল দৌলতের শক্তির বড়াই করতেছে, এই সমস্ত শক্তিগুলা আল্লাহ তাআলার কাছে মাকড়সার জালের চেয়ে বেশি কিছুই নয়। আল্লাহর এক আজাবের ঝাড়ু, আল্লাহর এক আজাবের ঝাড়ু নমরুদের জালকে সাফ করে দিবে, আল্লাহ তাআলার এক আজাবের ঝাড়ু ফেরাউনের জালকে সাফ করে দিতে, হামানের জালকে সাফ করে দিতে, কানুনের জালকে সাফ করে দিতে, কৌমে আদের জালকে সাফ করে দিতে, কৌমে সমুদ্রের জালাকে সাফ করে। মেরে মহাজ দোস্তা বুজুর্গ, যে ঘরে মাকড়সায় জাল বুড়াইছে, ঘরওয়ালা ঘরে আইসা মাকড়সার জাল দেখা কামান দাগায় না, মানে একটা কামান নিয়ে আসো, এত মাকড়সায় জাল বুড়াইছে, এত কামান ছাড়া শেষ করে দেবে না, বলে কোনো কামান নিয়ে আসে না, কোনো আটম্বমা নিয়ে আসে না, বলে যে সে বলে যে একটা ঝাড়ু লইয়া, একটা ঝাড়ু ঘর ঝাড়ু দেয়, ঝাড়ু লইয়া এক ঝাড়ুতে এক পাড়ি দিতে এক কোনা সাপ, আরেক ঝাড়ুতে আরেক পাড়ি দিতে আরেক কোনা সাপ, আরেক ঝাড়ুতে আরেক পাড়ি দিতে আরেক কোনা সাপ, এভাবে চারো কোনা সাফ করে দিতে, ঘরকে পরিষ্কার করে ফেলতে এক ঝাড়ুর বাড়িতে। মেরে মহতরম দোস্তরা, আমার খোদার কাছে আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ ক্ষমতা আছে, এক ঝাড়ুর বাড়ি এক ঝাড়ু বাড়ি দুনিয়ার সমস্ত শক্তিকে খতম করে দিতে পারে, গাইরুল্লাহ শক্তিকে খতম করতে পারে, কিন্তু ওই আল্লাহ থেকে অজ্ঞ যে আল্লাহ এত বড় ক্ষমতার অধিকারী, এত বড় ক্ষমতার অধিকারী, সে আল্লাহ থেকে অজ্ঞতা, সে আল্লাহর ওয়াদাকে জানে না, এটাই আসল অজ্ঞতা, সে আল্লাহর নিয়ম ধারাকে জানে না, এটাই হলো আসল অজ্ঞতা। অজ্ঞতা এই নয় যে সে কখন কখন লিখতে পারে না, অজ্ঞতা এটা নয় যে সে কোনো ব্যবসা করতে জানে না, অজ্ঞতা এটা নয় যে সে কোনো ঘর বাড়ি বানাইতে জানে না, অজ্ঞতা এটা নয় যে সে দুনিয়ার কোনো কাম কাজ পারে না, মেরে মহারাব দোস্তা দুর্গ দুনিয়ার কিছুই জানে না, দুনিয়ার কিছুই জানে না, এমন জাতিকে খাড়া করছে আল্লাহ তাআলা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি জামানায়, সাহাবাদেরকে যারা মরুচারী মরুভূমির বসবাসকারী, লেখাপড়া কিছুই জানে না, এই জাতিকে খাড়া করছে। তারা যখন খাড়া হয়েছে, যে জাতি এক সময় রোম পারস্যকে এইরকম ভয় করত, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে যখন তাদেরকে দাওয়াত দিতেছিলেন আর হুজুর বলতেছিলেন আল্লাহ তাআলা যদি কোনদিন এরকম সময় আনে যে যখন রোম পারস্যের শাহজাদা শাহজাদীরা তোমাদের ঘরে গোলাম বান্দি হয়ে আসবে, সেদিন কি তোমরা আল্লাহ তাআলার তসবিহ তাহমিদ পড়বে, সেদিন কি আল্লাহ তাআলার একত্ববাদকে তোমরা স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে? একজন লোক রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে হাত দিয়ে খবরদার এরকম কথা বলেন না, রোম পারস্যের শাহজাদা শাহজাদী আমাদের ঘরে গোলাম বান্দি হয়ে আসবে, এরকম কথা আমাদের মুখ দিয়ে যদি বের হয় আর রোম পারস্য যদি শুনতে পায় তা আমাদের এই আরববাসীকে দুরিশ্বাস করে দিবে। রোম পারস্যকে যারা এত ভয় করে যারা যখন এই কলমা তাদের কাছে আসছে, এই কলমাকে তারা নিচে তাদের অজ্ঞতা দূর হয়ে জ্ঞানের আলো তাদের কাছে আসছে, তারা আল্লাহকে চিনছে, আল্লাহ তাআলার ক্ষমতাকে জানছে, আল্লাহ তাআলার ওয়াদাকে জানছে, আল্লাহ তাআলার নিয়ম ধারাকে জানছে, এলোপাতাড়ি নয় যেমন তেমন ভাবে নয়, আল্লাহ তাআলাও এক নিয়ম ধারা কায়েম করছেন, আমার ওয়াদাকে নিবার জন্য আমার নিয়মে আসো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমার ওয়াদাকে পাওয়ার রাস্তা বানিয়ে দিলাম। যে ব্যক্তি আমার ওয়াদাকে পেতে চায় সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করে, তো আমি তার সঙ্গে আমার কিছু ওয়াদাকে পুরা করবো, এটা হলো আমার নিয়ম, এটা হলো আমার ধারা, এর বাইরে আমার কারোর সঙ্গে কোনো বাধা নেই, এর বাইরে কোনো বাধা নেই। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা ওই জাতিকে আরব জাতিকে খাড়া করছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দ্বারা, তবলিগের দ্বারা, দাওয়াতের দ্বারা তাদের এই অজ্ঞতার অন্ধকারকে দূর করে দিচ্ছেন এবং তারা আল্লাহ তাআলাকে চিনছেন, তারা দুনিয়াকে বুঝছে, আখেরাতকে বুঝছে, দুনিয়াকে পিছনে রাখছে, আখেরাতকে অগ্রাধিকার দিচ্ছে, আল্লাহ তাআলার ওয়াদাকে তারা জানছে, আল্লাহ তাআলার ওয়াদা দিবার রাস্তাও তারা জানছে। যখন আল্লাহ তাআলার ক্ষমতা তারা জানতে পারছে, এরম তাদের কাছে আসছে দুনিয়ার বড় বড় শক্তিকে দুই পয়সা মূল্য দেয় নাই, এই জাতি যে জাতি এক সময় এদের ভয়ে কম্পমান ছিল, তারা আজ তাদের সঙ্গে মোকাবেলায় না, এই রোম পারস্যই বলতেছে এই কথা যে এই মরুভূমির বসবাসকারী আরব জাতি এরা তো আমাদের ভয়ে এক সময় কম্পমান ছিল, আজ কি জিনিস তাদেরকে এত সাহসী করে তুলল যে তারা আজ আমাদের সুশিক্ষিত সেনাবাহিনীর মোকাবেলার জন্য প্রস্তুত ক্রিয়া আর আমাদের দেশকে দখল করতেছে, আমাদেরকে বিতাড়িত করতেছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, পারস্য জয় করছে, রোম জয় করছে, বিশ্ব জয় করছে, দুনিয়াকে মুসলমান সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জয় করতেন, কিন্তু এই দুনিয়াকে কোনো মূল্য দেন নাই, জয় কেন করলেন? মানে এই সমস্ত সমগ্র মানব জাতি তাদের অজ্ঞতার অন্ধকার থেকে তারা বের হোক, তারা জ্ঞানের আলো লাভ করুক, তারা জানুক আল্লাহ তাআলা কত বড় ক্ষমতার অধিকারী, লা ইলাহা ইল্লাল্লাহ, তারা জানুক এই ক্ষমতাশীল ক্ষমতাশালী আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ শক্তিমান আল্লাহ তাআলার ওয়াদাকে পাওয়ার রাস্তাকে তারা পেয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমার দাওয়াত নিয়ে শ্রেণীকে ছুটতেন, এই কলমা প্রসারী তাদের উদ্দেশ্য ছিল কোন সোন চাঁদি হাসিল করা, টাকা পয়সা দেওয়া, জায়গা জমিন দখল করা, কোন ঘর বাড়ি দেওয়া, আরামায়েশ করা, এগুলি তাদের উদ্দেশ্যই ছিল না। তখনকার যুগে একজন কিছু জমিন ক্রয় করে চাষাবাদ করতে শুরু করছিল হযরত উমরের কাছে, যখন তার কথা খবর পৌঁছে হযরত উমরের জেলা যেন তাকে ডেকে পাঠাইছেন, তার কাছে সংবাদ পাঠাইছেন যে জিল্লতের মালা আল্লাহ তাআলা আমাদের গলা থেকে নামায় দিচ্ছিলেন, আমি শুনতে পাইলাম তুমি আবার সেই জিল্লতের মালা নিজের গলায় পরে নিছ, অর্থাৎ জমিন চাষ করতে শুরু করে দিছ। আরে চাষাবাদ করা আমাদের কাজ নয়, দুনিয়াতে বহু জাতি আছে তারা চাষাবাদ করুক, দুনিয়াকে আবাদ করুক, আমাদের কাম তো হল আল্লাহর দিনকে দুনিয়াতে বন্দর করা, আল্লাহর কারণাকে দুনিয়াতে উঁচা করা, এই জন্য নিজেদের জান, নিজেদের জন্য নিজেদের মাল সব কিছুকে কোরবান করা, এটাই হলো আমাদের কাজ। এবং এইটার থেকে আমরা এক বিন্দু সরব। মেরে মহতরম দোস্তরা বুজুগুলো, তাহারা যখন এই উদ্দেশ্যে এই আরবের জমিন থেকে যেদিকে ছুটছেন সেদিকে আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তা খুঁজতে থাকছেন, না কোনো পাহাড় তাদের পথে বাধা হইতে পারছে, না কোনো জঙ্গল তাদের পথে বাধা হইতে পারছে, না কোনো সমুদ্র তাদের পথে বাধা হইছে। সাহাবাদের জমা সমুদ্রের কিনারায় পৌঁছে ওই পারে দুশ্মন, ওই পারে কলমা পৌঁছাইতে হবে, পারাপারের কোনো ব্যবস্থা নেই। তো সাহাবার জিল্লা চলার মজমাই তারা তাদের সওয়ারি গুলিকে এই সমুদ্রের ভিতরে ঢুকে সমুদ্রের ভিতরে নামাই দিতেন, আর এই সমুদ্রের উপর দিয়ে তারা এরকম ভাবে পার হয়ে গেছেন যেরকম শুকনা জমিনের উপর দিয়ে পার হয়ে গেছে। সাহাবাদের কথা হলো যে আমাদের সওয়ারি গুলির আগ পর্যন্ত ভিজে নাই, কেউ বলেন আমাদের সওয়ারির খুর পর্যন্ত ভিজে নাই, সবাই এই সমুদ্রকে পার হয়ে গেছে। আর ওই পারে যারা ছিল তারা যখন দেখলো যে মুসলমানরা এইবারে এইভাবে পার হয়ে আসতেছে, তো তারা বলতেছে দেওয়া আমাদের দেওয়া আমাদের, আরে দেও দানো বাঁচতেছে দেও দানো বাঁচতেছে, এরা কোনো মানুষ নয়, এদের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। সম্ভব মেরে মহতরম দোস্ত সাহাবে ইকরাম আফ্রিকার জঙ্গলের কাছে পৌঁছেন, আর সেখানে যারা ছাউনি ঢালবেন জঙ্গলের জানোয়ার কোনো ক্ষতি না করে, জঙ্গলের জানোয়ারকে সরাইতে হবে, জঙ্গলকে খালি করতে হবে, তারা উঠে একজন এক ঘোষণা দিয়ে দিচ্ছে, এ জঙ্গলবাসী পশু জানোয়ার তোমাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে, তিন দিনের মধ্যে এই জঙ্গলকে খালি করে দিবে, আমাদের বাহিনী এখানে ছাউনি ঢালবে। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ ইতিহাসে লেখে যে জঙ্গলের পশুরা তাদের বাচ্চাদেরকে মুখে নিয়ে এই জঙ্গল ছেড়ে তারা জঙ্গলকে খালি করে দিচ্ছে, এবং সাহাবাহ গ্রাম এই জঙ্গলে অবস্থান করছেন, ওখানে তারা তারা তাদের ছাউনি ডালছেন। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ কোনো কিছুই তাদের পথে বাধা হইতে পারে নাই। যখন রোমের বাদশাহ সংকুচিত হইতে হইতে তার দেশটা সবই মুসলমানদের কবজায় চলে আসলো, সে এক শহরের মধ্যে অবরুদ্ধ হলো, তো সে সেখানে চীনের বাদশাহের কাছে চিঠি লিখে পাঠাইল যে আমাকে সাহায্য করো, আমি এদের মোকাবেলায় এরকম ভাবে রাজ্য হারাইতে বসছি, আমাদেরকে আমাকে তুমি সাহায্য করো। চীনের বাদশাহ সেদিন ওই পত্র বাহকের কাছে জিজ্ঞাসা করছিল যে যাদের মোকাবেলা যাদের সঙ্গে তাদের অবস্থা কি, তাদের সওয়ারি কেমন, তারা কেমন লোক, সব ঘটনা শুনে চীনের বাদশাহ পত্রের উত্তর লিখছে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কেন পারবো না, এর জন্য নয়, আমি একথা জানি না যে একজন বাদশাহ যদি কোন বাদশাহের কাছে সাহায্য চায় তাকে সাহায্য করা উচিত, আমি এই কথা যে জানি না, আমি এই কথা জানি না এমন নয়, আমি অবশ্যই জানি বাচ্চার কাছে সাহায্য চাইলে বাচ্চাকে সাহায্য করা উচিত, কিন্তু আমি যা বর্ণনা শুনলাম তাতে আমার একথা বুঝে আসছে, এরা যদি পাহাড়ের সঙ্গে টক্কর লয় পাহাড়কে স্থানচ্যুত করে ছাড়বে। এরা যদি তাদের এই অগ্রগতি চলতে থাকে তা একদিন আমার পায়ের নিচের জমিন পর্যন্ত তারা নিয়ে নেবে। আমি তোমাকে উপদেশ দিই, নসিহত করি, তুমি তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করো না, তাদের সঙ্গে আপোষসন্ধি করে তুমি সময় কাটাও, তুমি তাদের মোকাবেলা করো। এইটা পত্রের জবাব ছিল এই ঘটনা উল্লেখ করছে। এক জাতি যখন জ্ঞানের আলো পাইছে, আল্লাহর ক্ষমতাকে বুঝছে, দুনিয়াকে বুঝছে, আখিরাতকে বুঝছে, আল্লাহর ওয়াদাকে বুঝছে, আল্লাহ পাকের ধারাকে বুঝছে, তো মেরে মহাজরাম দ্রষ্টা বুজুর্গ, আল্লাহ পাকের নিয়ম কি, আল্লাহ পাকের নিয়ম কি, কি ধারায় আল্লাহ কাছ থেকে নেওয়া যাবে, কি নিয়মে নেওয়া যাবে, সেটা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে যে শরীয়ত নিয়ে আসছেন, যে দীন নিয়ে আসছেন, যে আমাল নিয়ে আসছেন, সে আমালকে যে করবে আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলা তার সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই পুরা হবে, কিয়ামত পর্যন্ত পুরা হবে। আল্লাহ তাআলা যে ক্ষমতার সঙ্গে নমরুদের জমানায় ছিলেন আজও সেই ক্ষমতার সঙ্গে আছেন, আল্লাহ তাআলা যে ক্ষমতার সঙ্গে ফেরাউনের যুগে ছিলেন আজও আছেন, যে ক্ষমতার সাথে আল্লাহ তাআলা কওমে আদকে আল্লাহ তাআলা যে ক্ষমতার দ্বারা ধ্বংস করছেন, কওমে সমূহকে ধ্বংস করছেন, কওমে নূহকে ধ্বংস করছেন, সেই ক্ষমতার সাথে আজও আল্লাহ বিদ্যমান আছেন, কিয়ামত পর্যন্ত বিদ্য থাকবেন, অনন্তকাল পর্যন্ত আল্লাহ তাআলা এই ক্ষমতার সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে বিদ্য পর্যন্ত বিন্দু মাত্র কোন রকম কম হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই যুগে, আগামী যুগে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরবর্তী যুগে, দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তাআলার ওয়াদাকে পাওয়ার রাস্তাই হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীন আর যে শরীয়ত আমাদের কাছে নিয়ে আসছে, সে শরীয়ত এবং সে দীন আল্লাহ তাআলার যে ফরজ হুকুম আছে নামাজ, আল্লাহ তাআলার এই ফরজ হুকুমের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে। এই নামাজকে আদায় করার জন্য জীবনের সর্বক্ষেত্রে সর্বকাজ আল্লাহ তাআলার হুকুম মতো করার জন্য আল্লাহ তাআলা ইলম নাজিল করছেন। আহলে ইলমের কাছ থেকে এই ইলম সংগ্রহ করতে হবে এবং এই ইলম অনুসারে নিজের জীবনকে কাটাইতে হবে, নিজের জীবনের সর্বক্ষেত্রে এই ইলমের আলোতে চলতে হবে। কোরআন ও হাদিসের ইলম মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিচ্ছেন তাদের সিনাকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে তার ইলমের জন্য বাছাই করছেন, বাছাই করছেন। এই জন্য মেরে মহতরম দোস্ত, ইলম ওয়ালাদেরকে সম্মান করতে হবে। যে ইলম ওয়ালাদের অসম্মান করবে অথবা তাদের জীবত করবে, ওলামায়ে কেরাম বলেন তাদের অপমৃত্যুর আশঙ্কা রয়েছে। এবং তারা আলেমের ইবাদত করে যারা বলে যে তারা অত্যন্ত বিষাক্ত গোস্ত খায়, এই জন্য যে আলেমের গোস্ত ইবাদত করা হলো, যার ইবাদত করে তার গোস্ত সে খায় যেন, নিজের ভাইয়ের গোস্ত খায় না, আল্লাহ তাআলাই বলছেন বলা যার তা হোক। তো আল্লাহ তাআলাই বলতেছেন এই কথা যে গীবত করো না, তোমার ভাইয়ের গোস্ত তুমি খাও না। গীবত করা মানে হলো পরনিন্দা করা, কোন আলেমের পরনিন্দা করব না যাতে তাদের গোস্ত আমাকে খাওয়া হয়, আমাকে খাইতে হয়। আর ওলামা ইকরাম বলেন ওলামাদের গোস্ত অত্যন্ত বিষাক্ত গোস্ত, যে খাবে সে মন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এলেম আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য, অত্যন্ত জরুরি জিনিস। এলেম এলেম আমাদেরকে হাসিল করতে হবে। ছোট বয়স থেকে এলেম শিখতেছে, ওস্তাদের কাছে এলেম শিখতেছে, আমাদের জন্য আমরা এত জীবন ব্যবসা বাণিজ্যে দখলতের মধ্যে আমাদের জিন্দগি কাটছে, আমরা আল্লাহ তাআলা তৌফিক দিতে দাওয়াতের রাস্তায় তবলিগের রাস্তায় সময় লাগায় আমরা সব জিনিসকে বুঝছি, আমরাও ওলামাদের সোহবতে থেকে ওলামাদের খিদমতে হাজির হয়ে তাদের কাছ থেকে আমরা আমাদের জরুরি এলেমকে আমরা হাসিল করব। এবং আল্লাহ তাআলার ধ্যান আর জিকিরের মধ্যে সর্বমুহূর্ত কাটাইতে হবে। এই জন্য যে সর্বক্ষণ আল্লাহ তাআলা দেখতেছেন, যে আল্লাহ তাআলার ধ্যান এবং জিকিরের মধ্যে কাটায় তাহলে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বেহেশতে দাখিল হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন সাহাবীকে যে তোমার জবান যেন আল্লাহ তাআলার জিকিরে সিক্ত থাকে, এমন অবস্থা তোমার মৃত্যু আসবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলার জিকিরও করতে হবে, আল্লাহ ধ্যানের সঙ্গে নামাজ পড়তে হবে, এলেমের সঙ্গে নামাজ পড়তে হবে। যাই মূর্খ অবস্থায় নামাজ নয়, যেমন ধর্মের তরিকায় নামাজ নয়, নামাজের জন্য যে তরিকা বাতায় দিচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই তরিকায় নামাজকে আদায় করতে হবে। এবং মেরে মহাতরম দোস্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এলেমের মুখাপেক্ষি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা মতো আমাদেরকে জীবনযাপন করতে হবে। এবং এই জীবনে আমাদের মুখ্য উদ্দেশ্যই হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। যে আল্লাহকে রাজি করার জন্য মখলুককে নারাজ করে, আল্লাহ একদিন মখলুককে তার প্রতি রাজি করে দেন। আর যে আল্লাহকে নারাজ করে মখলুককে রাজি করে, আল্লাহ তাআলা একদিন এই মখলুককেও তার বিরুদ্ধে নারাজ করে দেন। এই জন্য কোন মখলুকের রেজামন্দি নয়, কেউ সন্তুষ্ট হোক তাতে কিছু আসে যায় না, আল্লাহ সন্তুষ্ট করলে করে দিবেন। কিন্তু আমার উদ্দেশ্য তো হলো এক আল্লাহকে রাজি করা, আল্লাহ ছাড়া আর কাউকে রাজি করব করার উদ্দেশ্য কোনো কাজের মধ্যে নাই। তবলিগে যাই, সেই নামাজ পড়ি, সেই জিকির করি, সেই তেলাওয়াত করি, সেই জীবনে যে কোনো কাজ আমি করি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ রাজি হয় এমন কাজ করব, আল্লাহ নারাজ হয় এমন কাজ থেকে বিরত থাকি, এটাই আমার জীবনের মুখ্য উদ্দেশ্য। মেরে মহতরম দোস্ত বুঝব, আজ এই জিনিসই মেরে মহতরম দোস্ত কলমা তো আমরা বসছি, বেশক মুসলমান আমরা, কিন্তু আজ অজ্ঞতা চেপে বসছে। আজ আমরা দুনিয়ার জিনিসকে বড় করি, দুনিয়াকে ভয় পাই, দুনিয়ার কাছে আশা করি। আল্লাহ তাআলা আমাদের জেলের ভিতর থেকে মখলুকের, আল্লাহ ছাড়া সমস্ত মখলুকের ভয় ভীতি আশা আকাঙ্ক্ষা এই সব কিছুকে আল্লাহ তাআলা দূর করে এক আল্লাহর উপরে আমাদের জেলের আশা আকাঙ্ক্ষা ভয় ভীতিকে সৃষ্টি করে দেবেন। এবং আল্লাহ তাআলার হুকুম জীবনের সর্বক্ষেত্রে আমরা পালন করতে পারি। এটার জন্যই আল্লাহর রাস্তায় বের হয়ে চার চার মাস নিজের ঘর সংসার থেকে, নিজের সমস্ত দুনিয়ার কার্যক্রম থেকে আলাদা হয়ে মসজিদের পরিবেশে আল্লাহ আখিরাতের কথা, এই সমস্ত কথা আলোচনা করার দ্বারা, এই সমস্ত কথা শোনার দ্বারা আল্লাহ তাআলা আমাদের আমাদের দিলের অন্ধকারকে দূর করে দেবেন, আমাদের জিন্দেগিকে সুন্দর করে দেবেন, ঠিক করে দেবেন। এই জন্য আমরা সকলে তৈরি আছি কি আছি না ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব ফরমান। আসলে কথা হলো আমাদের জমা হওয়া দুনিয়াতে ছড়াইয়া পড়ার জন্য, যেমন সাহাবাদের জমানায় তারা এটিই বুঝতেন, আমাদের জমা হওয়া ছড়াইয়া পড়ার জন্য, এখানে জমা হওয়াও ছড়াইয়া পড়ার জন্য। এই জন্য নয় যে আমরা জমা হইলাম, কথাবার্তা শুনলাম, আবার নিজের কাজ কারবার, আমার নিজের দুনিয়াবি হোসগুলি এই সমস্ত জিনিস মানে আমি লিপ্ত হয়ে গেলাম, বরং এখান থেকে তো সকলের এলাদায় নেই হওয়ার চাই যে আমরা দুনিয়ার আর ঠিকানা সে আমাদের উদ্দেশ্যে সর্বোচ্চ আমরা ছড়াইয়া করব। এবং আল্লাহর কালেমা এরকম ভাবে দুনিয়াতে জিন্দা হয়ে যায় যে মানুষের দিলের অন্ধকার দূর হয়ে যায়, এবং যারা আলোর মধ্যে এসে যায় দুনিয়া আখেরাত তাদের বলে যায় সুন্দর হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়, দুনিয়ার জিন্দগিকে আল্লাহ তাআলা সুন্দর থেকে সুন্দর করে দেন, আখেরাতের জিন্দগিও সুন্দর থেকে সুন্দর করে। দুনিয়ার চেয়ে আখেরাতের মূল্য সাহাবাদের দিলের ভিতরে ফায়দা হয়েছিল, এই জন্য দুনিয়ার চেয়ে আখেরাতকে তারা অগ্রাধিকার, দুনিয়ার চেয়ে আখেরাতকে তারা অগ্রাধিকার দিয়ে। মেরে মহাজরম দোস্তা গুরুযোগ, আমাদেরও আখেরাতকে আমরা অগ্রাধিকার দিই দুনিয়ার জিন্দগির চেয়ে। তারা আল্লাহর রাস্তায় ফিরছেন, আল্লাহর রাস্তার মৌতকে তারা তালাশ করছেন, আমরা তো এখনো আল্লাহর রাস্তায় ফিরলেও একটু অসুখ বিসুখ হলে বাড়িতে ফিরে যাওয়ার এরাদা করেছে, বাড়িতে দেয়া বিবির হাতের পানি খায়া, ছেলেদের কাঁধে তোরা বংশীয় কবরস্থানে দাপন হওয়ার আশা করি। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দুনিয়ার কোনায় কোনায় তাদের কবর রচনা করেছিলেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, কিসের জন্য? আল্লাহর কালেমা দুনিয়াতে বুলন্দ হয়ে যায়, মানুষ জ্ঞানের আলো পেয়ে যাক, দুনিয়াকে বুঝুক, আখেরাতকে বুঝুক, সেটা দুনিয়া বানাক আখেরাত বানাক, আল্লাহ তার দুনিয়া আখেরাতকে সুন্দর করে দেয়। এর জন্যই তারা তাদের জীবনকে কোরবান করছে। আমরাও মেরে মহতরম দোস্তা বুজুর্গ নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য এটাকেই বানাই যে আমরা তো আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য আল্লাহরই সিপাহী। এই জন্য হিম্মত করে করে যে যেখানে আছি আমরা খাড়া হয়ে শুধু দাঁড়াবো তারাই যারা আল্লাহ রাস্তায় নগদ চার চার মাসের জন্য হিম্মত করি, দেশের জন্য বিদেশের জন্য হোক দাঁড়াই মাসাল্লাহ হিম্মত করি, আরো হিম্মত করি মাসাল্লাহ নিজের জায়গায় দাঁড়াই, চলাফেরা বন্ধ করে দিই, কারণ আমরা যে দাঁড়াইতেছি আল্লাহ তারা দেখতেছেন, ফেরেস তারা লিখতেছেন, আর এই সমস্ত পুরা মজমা কালকে আমরতে দিন আমার পক্ষে সাক্ষী হবে, সকলকে সাক্ষী বানে, হইতে পারে এই সকলের সাক্ষীতে কালকে আমাদের ময়দান পার হয়ে যাবে। এই জন্য মেরে মহাম দোস্তুর্গ দাঁড়াই নিজের জায়গায় চলাফেরা না করি, চার চার মাসের জন্য হিম্মত করি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য। মাশাআল্লাহ ভাই আরো খুব খারাপ হয়েছে, আরো হিম্মত করি ভাই, ভাই অল্প সময়ের জন্য ভাই।